যারা ঈমান আনলো, ঈমানের সঙ্গে জুলুমটাকে মিশ্রিত করলো না, তাদের জন্য দুনিয়াতে এবং পরকালে নিরাপত্তা এবং তারাই হেদায়েত পাবে, এটা আল্লাহই বলছেন। তাহলে দুইটা জিনিস পাওয়া গেল, ইমানের সঙ্গে মানুষ ত্রুটিযুক্ত কিছু করে, এই জিনিসটা কি আর এত মারাত্মক কেন? ইমান আনার কারণে ত্রুটি করলো আর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেল? তাহলে যাদের ইমানটা জুলুম বা শিরিক মিশ্রিত নয়, তারা নিরাপত্তা প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপদ দুনিয়াতেও এবং পরকালেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে অনেক কথা বলেছেন, আমি সংক্ষেপে দুটো কথা বলবো। আমি এই বিষয়টার গুরুত্বটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে একজন মানুষের সাথে, মানুষের ঈমানের সাথে ত্রুটি যুক্ত হয়, একজনের ঈমান কিভাবে নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহাফ 110 নম্বর আয়াতে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা, যে চায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর দিদার যে ব্যক্তি চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আর এক আল্লাহর সঙ্গে ইবাদত করতে গিয়ে কাউকে যেন শরীক না করে। তাহলে আগেরটা বললাম ইমানের সঙ্গে, আর এটা বললাম ইবাদতের সঙ্গে। আমল আর ইমান দুইটা এক জিনিস নয়, ইমান বিশ্বাসের নাম আর আমল হলো কর্মের নাম। তাহলে দুইটাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ইমানও গুরুত্বপূর্ণ আমলও গুরুত্বপূর্ণ। এই দুইটার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, ইমানটা না আমলটা? নিঃসন্দেহে ইমানটা গুরুত্বপূর্ণ, কারণ ইমান না থাকলে তো কোনো লাভ নেই। দেখুন, মা মানাল ইমান, মা মানাল আকিদা, যদি আপনারা মুসল্লি হিসাবে থাকতেন চিটাগাং বা সিলেটে যদি থাকতেন, তাহলে বুঝতে পারতেন যে ইমান কাকে বলে। আপনাদের ক্যাটাগরির মানুষ অন্যদের কথা বলছে, আপনারা যদি থাকতেন সিলেটে চিটাগাঙ্গে যদি থাকতেন, তাহলে বুঝতেন যে হাজারো মানুষ ইমানের সঙ্গে কিভাবে কুফুরি করছে, ইমানের সঙ্গে শিরক মিশ্রিত করছে, শিরকে আকবার। মসজিদে সালাত আদায় দেখলে মনে হয় তার মতো বড় পরহেজগার কেউ নাই, কিন্তু ওই ব্যক্তি যখন মসজিদ থেকে নেমে চলে যাচ্ছে, তখন শাহজালাল মাজারে, বাইজুদ্দ বস্তানের মাজারে হাজার হাজার টাকা ঢালছে, কে আবার সেজদা দিয়ে চলে যাচ্ছে। তখন আপনারা ভাবতেন, যার কারণে আজকে আমি একটা কারণে খুব আনন্দিত যে একটু ফ্রি সময় পেয়েছেন, নিয়ে এসে বসায় দিয়েছেন, এটা তো খুব আনন্দিত। দাওয়াতি কাজ করতে ভালো লাগে। চিটাগাঙ্গের বিষয়টা আলহামদুলিল্লাহ কিছু লোক ইতিমধ্যে কনভার্টেড হয়ে গেছেন, যাওয়ার কারণে একদিন আমাকে ঢাকা থেকে ফ্লাইটে নিয়ে গেলেন, যাওয়ার পরে নামলাম ওখানে 10টায়, 10:30 থেকে প্রোগ্রাম, না 9টায় নামলাম, 9:30 থেকে প্রোগ্রাম, 9:30 একটা প্রোগ্রাম, 11:30 পর্যন্ত, তখনও নাস্তা হয়নি, সময় হলো না। আবার নিয়ে গেল 5-7 জন ব্যক্তির বড় বড়, তাদের সাথে সাক্ষাতে ওখান থেকে চলে আসলাম মসজিদে, খুতবা দিলাম, খুতবার পরে প্রশ্নোত্তর 1.5 ঘন্টা, ইতিমধ্যে নাস্তাও হয়নি খাওয়াও হয়নি। তবে আমার কোনো সমস্যা না, আমি বলেছি আমাকে একটা জুস দেন যেন আমি খেয়ে শরীরটা তাজা থাকে। মানে আনন্দের সাথে আপনাদেরকে বলছি যে তারাই বুঝছে বিভিন্ন প্রেক্ষাপটে, নিয়ে গিয়ে আসর পরে আবার প্রোগ্রাম, একটা না, আসর পরে 1 ঘন্টা প্রোগ্রাম করে ওখান থেকে রওনা দিয়েছি চিটাগাং শহর থেকে, সাতকানিয়া গেছি, সাতকানিয়া যাওয়ার পরে মাগরিব পরে আবার প্রোগ্রাম, এটা হচ্ছে বৈঠক মসজিদে, এসার পরে আবার প্রোগ্রাম হলো জালসাটা, প্রোগ্রাম করি ওখান থেকে ফিরে এসে 12:30 গাড়ি ধরাতে আমার ঢাকায় আবার পৌঁছাতে দিলাম। শরীর কষ্ট পেয়েছে, তবে বুঝতে পারেনি, মানে তাদের ভিতরের আবেগ অনুভূতিটা আমার ভিতরে বেশি শক্তি জুগিয়েছিল, না হলে সম্ভব না, ওই দিনই গিয়ে প্রোগ্রাম করা সম্ভব না। তার মধ্যে একটা কথা শোনানোর জন্য এখানে গেছে, মানে ইমান কাকে বলে, শেষে সাতকানিয়া থেকে বিদায় নিচ্ছে, নাম ভাই হামিদুর রহমান, সরকারি চাকরি করেন, উনি বলছেন বিদায়ী বেলায় বলছেন যে স্যার আমি আপনার কাছে একটা দোয়া চাচ্ছি, উস্তাদ জি একটা দোয়া চাচ্ছি। কি দোয়া? শেষ জীবনের দোয়া, অন্য কিছু না, অনেক অনেক দোয়া চাই, তা আমি দোয়া চাচ্ছি, আমি আমার ছোট ভাই মিলে আব্বার এই মাজারটা তৈরি করেছি, তার বাড়ির একেবারে সামনে মাজার, বহু টাকা, খুব হাই ফাই করে তৈরি করা মাজার তৈরি করে, ছোট ভাইকে এই পথে এখন আনতে পারেনি, তা আমার জীবনের একটা দোয়া আপনার কাছে চাই, মরার আগে যেন এই মাজারকে আমি ভাঙতে পারি। ইমানি চেঞ্জ, বুঝতে পারছেন? যে মাজার নিজে প্রচুর টাকা দিয়ে খরচ করে তৈরি করেছে, ওই ব্যক্তির আকীদাটা পরিবর্তন এইভাবে হয়েছে। আমরা ঢাকায় থাকে, আমাদের সাথে চলাফেরা, যার কারণে বোঝা যায় না। কিছু যদি অনুরূপভাবে সিলেটের কথা যদি বলি, একই অবস্থা। ইমানটা কি জিনিস আর আমুলটা কি জিনিস সংক্ষেপে? আকিদা হলো ভিত্তি। আপনারা গিরা বুঝেন তো, দড়িতে একটা গিরা মারলেন না, এটা হলো গিরার নাম হলো আকিদা, এর নাম হয় একদুন, যার কারণে ওকদাতুন নিকাহ বলা হয়েছে কোরআনে, অর্থাৎ নিকার বিবাহের বন্ধন ওই আকিদা থেকে আসছে। আমি যদি বলি আপনাকে হাতের মধ্যে কি আছে, আপনাকে বলতে পারবেন না, আমি বলে দিচ্ছি হাতের মধ্যে এই আছে, যেটা বললাম না দেখে বিশ্বাস করার নাম হলো আকিদা, কিছু বিষয় আছে। আর এইটা যে ব্যক্তির অন্তরটা ঠিক নয়, এটা যার বিশ্বাসটা ঠিক নয়, ওই ব্যক্তি যতই ইবাদত করুক না কেন, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, যতই সুন্দর হোক না কেন। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাদিসটা খুব প্রসিদ্ধ আপনাদের সবার জানা, ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভর করে কার উপরে, নিয়াতের উপরে। মামানান নিয়া, নিয়াতটা কি জিনিস, এমন একটা কি জিনিস। আর নিয়াত বলতে মানে সংকল্প বুঝেন, মনটা বুঝেন, নিয়াত মনের ইচ্ছাটাকাই হলো নিয়াত। এটা যদি আমাল শব্দ ব্যবহার করা হয়েছে, আপনি যত আমল করবেন না কেন, এই যেন জমা, যাকে বহুবচন বলা হয় বাংলাতে, যতই আমল করেন না কেন সবগুলো নির্ভর কার উপরে করবে, নিয়াতের উপরে করবে। আর নিয়াত শব্দের অর্থ হলো অন্তর, এর নামই হলো সংকল্প, আর এর মূল অর্থ হলো নাওয়া। নাওয়া মানে নুন ওয়াও ইয়া, অর্থ তিনটা অক্ষর নিয়ে নাওয়া। এই নাওয়া শব্দের অর্থ হলো বিচি, আঠি, আঠি বলেন না আপনারা, আমের আঠি, এই নাওয়া শব্দের অর্থ হলো আঠি, আর সেখান থেকে হলো নিয়াত। আপনি নিজে জমিন চাষ করছেন, বীজ লাগাচ্ছেন, জীবনে কোনো ব্যক্তি হয়তো এটা আশা করে না যে আমি আমের আঁটি পুঁতলাম এখান থেকে একটা কাঁঠালের গাছ হবে, কেউ মনে করে না, এটা বাস্তবতা একটা, আর হয়নি কোনো দিন। অথবা কাঁঠালের আঁটি লাগালেন, মনে করলেন একটা ফজলি আম হবে একটা, এটা সম্ভব না, ওইটা তো সম্ভব না, আমেরই গাছ। কোনো ব্যক্তি ফজলি আমের কলম লাগিয়ে কখনো মনে করেন এর থেকে লকনাম ধরবে, বুঝেন না ফজলি আম লকনাম, ন্যাংড়া তো বুঝেন অন্তত, কেউ আশা করে না যে ন্যাংড়া আমের গাছ লাগালাম আমি তবে এর থেকে ধরবে কি ফজলি আম, কেউ মনে করেন না। কিন্তু এই এই বিচি আর এটা একই জিনিস, এই নাওয়া থেকে নিয়াত, আপনি যে নিয়াতে যে কাজটা করছেন ওইটাই হবে। আপনি ইবাদত করলেন কাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে না পীর সাহেবকে, দুইটা জিনিসের সাথে যোগ দিচ্ছে, এই দুইটা জিনিস আপনারা স্মরণ রাখার চেষ্টা করবেন। মানুষের নিয়ত এখন দুভাগে বিভক্ত হয়েছে, কয় ভাগে, দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো মসজিদে আল্লাহকে ঠিকই সেজদা করি, কিন্তু ওই ব্যক্তি আবার গিয়ে মাজারে, খানকায়, কবরে, মূর্তির কাছে সেজদা দেয়, এটা এইভাবে বুঝলাম। আর একটা জিনিস আমরা বুঝি না, সে জিনিসটা হলো ইসলাম মানার পাশাপাশি অন্য অন্য বিজাতীয় মতবাদকেও আমি সাপোর্ট করছি, একই জিনিস যেটা যার ফলে খলুসিয়াতে আমাদের ত্রুটি। যেদিন এক আল্লাহর কাছে সর্বাবস্থায় আপনি ভিক্ষা চাইবেন, তখনকার তাওহীদটা টিকে থাকলো, ইমানটা টিকে থাকলো, আকীদাগত দিক আপনাকে বোঝাতে পারেনি। যেমন সরাসরি যদি বলি আপনাকে কথাটা এইভাবে, আপনাকে বোঝাতে পেরেছি একটা জিনিস, মানে অতটুকু এই স্তরটা অতিক্রম করতে পেরেছি যে কবরে মানত করা, সেখানে সেজদা দেওয়া, সেখানে দান করা, টাকা দেওয়া, সেখানে যাওয়াটা শিরিক, এটা বোঝাতে পেরেছি। এবং যেটা বুঝেছেন, আমি একান্তভাবে বিশ্বাস করি কোনো ব্যক্তিকে বাংলাদেশ সরকার, প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী বা আন্তর্জাতিক মহলের কোনো যদি কেউ তাকে বাধ্য করে যে তোমাকে শাহজালাল মাজারে যেতেই হবে, মরতে রাজি আছে, যেতে রাজি নেই, ঠিক না? এরকম ইমান তৈরি হয়নি, আমার বিশ্বাস হয়েছে। কিন্তু একটা জিনিস যা বোঝাতে পারিনি সেটা হলো একই জিনিস কিন্তু দুটো কোনো তফাত নাই, ইসলাম প্লাস গণতন্ত্র, ইসলাম প্লাস ধর্মনিরপেক্ষতাবাদ, ইসলাম প্লাস ছাম্যবাদ, ইসলাম প্লাস জাতীয়তাবাদ, বুঝাতে পারেননি, দুটো দিনই আলাদা। আমি এটা বুঝেছি কিন্তু ওটা বুঝতে পারিনি। যেদিন উভয়ের বুঝ সমন্বয় ঘটবে সেদিন আমি আপনি বুঝবো যে আমি এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পেরেছি। যদিও বা আপনারা কেউ কেউ আমার আলোচনাতে একটু মন খারাপ করবেন যে আপনি এবার কি বললেন এটা, কারণ আমরা সবাই তো জড়িত। যদি আমি না করি আওয়ামী লীগ, তাহলে বিএনপি, বিএনপি যদি না করে তাহলে আওয়ামী লীগ, এটাও যদি না করে তাহলে আমি কমিউনিস্ট, এটাও যদি না করে অন্তত জামাত ইসলাম, এটাও যদি না করে অন্তত আমি সরমুনাই, এটাও যদি না করে নাহলে সবই বাদ দিলাম, তবলিগ তো আছে একটা। আমি কিন্তু সবার কথাই বলছি, একজনের কথা বলি না। তাও না হোক, একজন পীরের তো মুরিদ আমি, কিন্তু না, আপনার মাথা, আপনার ললাট কয় জায়গায় নত হবে? এক জায়গায় হচ্ছে, কয় জায়গায়? যেদিন এই ডিফারেন্সটা মানুষকে বোঝানো যাবে সেই দিন আমরা সফল। আমরা শিরিক বুঝাতে পেরেছি, সবচেয়ে বড় কথা তাবিজ শিরকে আসগার, তাবিজ দেওয়া, কারো কাছে কাছে তাবিজ নাই, কারণ আমি জানি তাবিজ দেওয়া কি শিরক, ওরে বাবা এটা করব না। কিন্তু একটা খ্রিস্টানি ইহুদি, তারপরে মানে সম্পূর্ণ আল্লাহদ্রোহী যারা, তাদের মতবাদকে যে আমি মেনে নিয়েছি এবং তার জন্য যে জীবন দিচ্ছি, জীবন কুরবানি করছি, সেটাকে বড় মনে করছে না, সবচেয়ে বড় শিরক মনে করছে তাবিজটা। তাহলে আমার খলিসিয়াতে কি আছে? ত্রুটি রয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়েনা 5 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে একটাই, সেটা হলো ইখলাসের সাথে একনিষ্ঠভাবে দৃঢ় চিত্তে একমাত্র ইবাদত করবে, কার? আল্লাহ। মুখলিসিন আলাউদ্দিন, এরপরে আর একটি শব্দ ব্যবহার করে হুনাফা। ওমা উমিরু লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাউদ্দিন, এটা হচ্ছে নাফি, ওটাও নাফি, নাবদক নাবদক মাঝখানে, মানে এটা নেওয়া হচ্ছে না, কারো বক্তব্য চলবে না এখানে, কারো আসা জায়েজ না, অমুক আসতে পারবে। আপনারা বলেন না, তাহলে ওই ব্যক্তির গুরুত্ব বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলম ওই বাক্যে বলছেন ওমা উমিরু, তাদেরকে কোনো বিষয়ে নির্দেশ দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ, কেবল মাত্র ইবাদত করবে আল্লাহ। কিভাবে? মুখলিসিন, একনিষ্ঠ চিত্তে, হুনাফা, একইবারে, মানে নমনীয়তার সাথে, এখানে কেউ মানে সংশ্লিষ্ট হবে না। আমরা এটা করতে পারিনি, এটাই দুর্বলতা আমাদের। মাজার পূজারীকে, মূর্তি পূজারীকে, রাজনৈতিক ব্যক্তিরা মূর্তি পূজারি কর পূজা করে, আমরা ঘৃণা করি। আর আলেমুলামা, টুপিওয়ালারা মাজার পূজা করে, এটাকে ঘৃণা করি। কিন্তু ওরা যে কাজটা ওদের আন্ডারে করে আমরা ঘৃণা করি, কিন্তু আমাদের কাজটা আমাদের আন্ডারে যেটা করি এটা ঘৃণা করি না। আকিদা যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম আমি, এটা হলো বিচি বা আঁঠি। এই বিচি থেকে যে ফলটা হবে, মানে গাছটা হবে, এটার নাম হলো আমূল। আর গাছের ফলটা কি ধরবে, ওইটা হলো পরকালের পাওয়া নেকি। যদি কোনো ব্যক্তি তার ত্রুটিপূর্ণ বীজ লাগায়, আপনি জানেন যে বীজটা যদি নষ্ট হয়ে যায় তো গাছই হবে না, আর যদি বীজটা দুর্বল হয় তাহলে গাছটা কি হবে, দুর্বল হবে। আমি এখানে বুঝাচ্ছি, আল ইমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, কয়টা? একই হাদিসের মধ্যে তিনটা জিনিস আছে, একটা ইসলাম, একটা ইমান, আর একটা কি, ইহসান। দেখেন এই আলোচনার মধ্যেই পাওয়া যাবে। ইমান এটা হলো বিচি, আর এই বিচিটা থেকে গাছটা তৈরি হলো। যদি বিচিটা খুব সুন্দর হয় তাহলে গাছটা পুষ্ট হবে, আর এই পুষ্ট আমলের নাম হলো ইহসান। ইসলাম আমার আকিদা, আমার বিশ্বাস এবং আমলটাকে আল্লাহর সামনে যথাযথভাবে উপস্থাপন করার নাম কি, ইহসান। এই জন্য বলা হয়েছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইহসানটা কি, তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি এটা সম্ভব না হয় তাহলে মনে করো আল্লাহ তোমাকে দেখছে। এখানে একটা বুঝ আছে, এই কথার ইহসানের মধ্যে একটা বুঝ আছে। ওই গাছটার কথা বললাম তো, আপনি যে যত শক্ত আকিদা পুঁতবেন আমলটা তত শক্ত হবে, তত মানে পুষ্ট হবে, আমলটা তত সুন্দর হবে। আর যত দুর্বল আকিদা থাকবে তত আমলটা কি হবে, মানে নরমাল হবে, হালকা হবে। আল্লাহ বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি ইবাদত করবে তুমি যেন আল্লাহকে দেখছো। আচ্ছা, বাক্যটা এটা আগে আসা প্রয়োজন না আল্লাহ যেন তোমাকে দেখছে এটা আসা প্রয়োজন? বলেন তো দেখি, আল্লাহকে কি দেখা অত সহজ? কিন্তু প্রথম শর্তে এটা বললো, তুমি ইবাদত করো, মানে সম্পূর্ণ বান্দার উপরে আল্লাহ ছেড়ে দিলেন, যেন তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর যদি তা না পারো তো মনে করো অন্তত আল্লাহ তোমাকে দেখছেন, তাহলে আগে দায়িত্বটা আমার আসলো না আল্লাহর আসলো? আমার দায়িত্ব আসলো, ইবাদতটা আল্লাহর কাছে এমনভাবে পেশ করতে হবে যে এখানে কারো সংশ্লিষ্টতা থাকবে না, যেন আমি আল্লাহকে দেখে ইবাদত করছি। একটা কলম দিলাম আপনাকে, ঠিক আছে ভাই এটা কলমটা নেন, উদ্দেশ্য দিনই, তার সাথে সম্পর্ক তৈরি করে, ভাই সাহেব সম্পর্ক তৈরি করা। এটা কাকে দেখা দিলাম, আল্লাহকে দেখা দিলাম, এটা এর সাক্ষী কে, আল্লাহ। আকীদার গুরুত্ব এতই বেশি, মানে এর কোনো হিসাব নিকাশ করে পাওয়া যাবে না, এত বেশি কেন আকীদার গুরুত্ব। আপনার দুইটাই সহিহ বুখারী মুসলিমের হাদিস খুব প্রসিদ্ধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকীদাগত। দেখেন আকীদা, আমরা আমলকে বেশি গুরুত্ব দিই, তাই না? তুমি তো সালাত আদায় করো না, তুমি তো যাকাত দাও না, তুমি তো এইগুলো করে বেড়াচ্ছ, সব আমলের কথা বলে। সৌদি আরবে যান, বলবে কিসের কথা, তাওহীদের কথা বলবে, আকীদার কথা বলবে। সব সময় তারা তাওহীদ নিয়ে, আকীদা নিয়েই পড়ে আছে সর্বদাই। অথচ আমার দেশে শুধু আমল চলছে, শুধু আমল। অথচ আমলের যে কোনো গুরুত্ব নেই, আপনি কয়টা প্রমাণ নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1165 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, আর একজন সাহাবী ঢুকলেন, ঢোকার পরে বলছেন যে আল্লাহ রাসূল দুল্লানি আলা আমলে, আমল তো দাখিল দুল জান্না, আমাকে আমলের কথা, এমন আমলের কথা বলেন আমল করলে আমি জান্নাতে যেতে চাই। তাহলে রাসূল চারটা জিনিস বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তা'বুদাল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করবে কিন্তু শরীক করবে না। দেখেন দুইটাই আসে এখানে, আকীদা আসলো, আমল আসলো। তারপর আসলে অতুকিমুস সালাতাল মাকতুবা, আর ফরজ সালাত আদায় করবে, ওয়া তুআদ্দি যাকাত আল মাফরুজা আর ফরজ যাকাত আদায় করবে, আর ওয়া তাসুম রমাদান আর রমজান মাসে সিয়াম পালন করবে, কয়টা বললেন? চারটা। এই ব্যক্তি চারটা কথা বলেই বলছেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর কসম করে বলছি যা আপনি বললেন তার কমও করব না বেশিও করব না। বলে আসলে সাহাবীরা খালি জান্নাত চাই, কত হাদিস নেবেন আপনি, সুতরাং জান্নাতই চাই। এই সাহাবি যেমন আরো অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, আল্লাহ রাসূল বলছেন তুমি কিছু চাও? তো বলছেন যে আলোকা মোরা পাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ দিচ্ছেন এক যুবক ছেলে, এটা আবু দাউদের হাদিসের মধ্যে আসছে 991 নম্বর হাদিস। তাহলে রাসূল এই মুয়াজ বিন জাবাল কেরাত এত জোরে করে কেন, লম্বা করে কেন, কি করে সালাতের মধ্যে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যা করি তাই ও করে, ইউদন্দিনু কামা দন্দন, ও সালাতের মধ্যে আমি যেখানে সালাতের মধ্যে ঘুরে বেড়াই ও ঘুরে বেড়াই। তখন বলছে আপনি কোথায় ঘুরে বেড়ান সালাতের মধ্যে? তখন বলি আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি বলি সালাতের মধ্যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাচ্ছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি। মুয়াজ বিন জাবালও এখানেই ঘুরে, মানে চাওয়াটাই কি জান্নাত, মুক্তি চাওয়াটা হলো জাহান্নাম থেকে, এটাই কাজ। এই সংক্ষেপে বললাম এটা। এই সাহাবি যখন যাচ্ছেন চারটা জবাব নিয়ে এই কথা বলে যাচ্ছেন, যেতে না যেতে আল্লাহ রাসূল বলছেন মান সাররা আইয়ান যুরা ইলা রাজুল মিন আহলি জান্নাহ উনজুর ইলা হাযা, তোমরা কে দেখে দেখে খুশি হতে চাও একজন জান্নাতি ব্যক্তিকে দেখে নাও, একে একে দেখে নাও খুশি হতে চলে, এই ব্যক্তি হলো জান্নাতি ব্যক্তি। বলুন তো এই চারটা কাজ করেছে ও? করেনি, মানে ওর আকীদাটা এতই দৃঢ় হয়েছে জান্নাত ছাড়া বিকল্প কোনো পথ ওর নেই। তাহলে আমুলের কোনো গুরুত্ব থাকলে এখানে না, মানে ওর আকীদা এত শক্ত হয়েছে বেঁচে থাকলে আমুল করবেই নিঃসন্দেহে, এর নাম হলো আকীদা। নাহলে একজন ব্যক্তি 100টি মানুষকে খুন করার পরে শুধু আকীদার কারণে ক্ষমা চায় আমি, তাহলে তৌবাটা কেমন করেছে? মানে যেটা শরীয়ত পাবে এটা মান মানবে, সে এত শক্ত শরীয়ত হয়েছে 99টা মারার পরে আরেকজনের কাছে গেল ওকে মারবে, মেরে দিল, তাই 100টাকে মেরে চলে যাচ্ছে, পথ দেখালো। আশ্চর্য হতে হয় যেখানে গিয়ে মারা গেল সেখান থেকে অনেকটা দূরত্ব, তখন আল্লাহ পার্সেলিটি করছেন, এটা পার্সেলিটি বলাটা কেমন হচ্ছে, ঘটনা তাই যেন মানে বান্দার প্রতি আল্লাহর রহমত দিতে একটুকু কার্পণ্য নাই, একটুকু নাই, রাগ নেই, কিছু নাই, যে তওবাটা করেছে ফেরেশতার হাজির এসে জাহান্নামে ফেরেশতা এসে হাজির, কারণ জাহান্নামে যাবে 100টা মানুষকে খুন করেছে কোথায় যাবে, জাহান্নামে যাবে, ওরা এসে হাজির, কিন্তু আল্লাহ পাঠায় দিয়েছেন কাকে, জান্নাতের ফেরেশতাদেরকে। এর জমিনকে বলছে তুমি নিকটে হয়ে যাও এই দিকটা, আর ওই দিকটা বলছে তুমি দূরে হয়ে যাও, মানে তুমি যদি দূরে হয়ে যাও তাহলে বোঝা যাবে যে এই লোকটি তোবার কাছাকাছি চলে আসছিল, তার হাদিস প্রমাণ করে লোকটি তোবা থেকে অনেক দূরে ছিল। আল্লাহ জমিনকে এগিয়ে দিলেন কিভাবে, আল্লাহ ওই বান্দার উপরে কত খুশি হয়েছেন, অথচ ওই ব্যক্তি একটি আমুলও করেনি, করেছে পাপ কাজই করেছে, মানে এতই তওবা করেছে এক নিষ্ঠ চিত্তে। যেটা আমি এইগুলো বলে আপনাদের বুঝাতে চাচ্ছি এই জিনিসটা, আমাদের মনটা কি এরকম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সন্তানদেরকে ডাকলো একজন ব্যক্তি, দেখে বলছে যেন মারা যায় তাহলে তোমরা কি করবা, একবারে আমাকে পুড়িয়ে দেবা, পুড়ানোর পরে এক ভাগ ফেলে দেবে জমিনে আর এক ভাগ ফেলে দেবে, কেউ বলে জমিনে ফেলে দেওয়ার অর্থ, কেউ বলছেন যে এটা বাতাসে উড়ে যাবে আর এক ভাগ মানে সাগরের মধ্যে দেবে, তাহলে আল্লাহ আমাকে ধরতে পারবে না, যদি ধরতে পারে লা কদরাল্লাহু আলাইয়া, তাহলে লাম লাম ইউআযযিব আহাদান মিনাল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে, পৃথিবীতে না যত জগৎ সৃষ্টি করেছেন সমস্ত জগতের মধ্যে যত মানুষ আছে বা যত আমলযোগ্য মানুষ আছে, যত না পাপ করেছে, সবচেয়ে আমি সবচেয়ে বড় পাপি, এর চেয়ে বড় পাপি কেউ হতে পারবে? জমিনে তো আছে আছে আরও যত জগৎ আছে, সেখানে যে ফেরেস্তাও থাকে, যে পাপি হয়ে থাকে, আমি সবচেয়ে বড় পাপি, এর চেয়ে বেশি শাস্তি আল্লাহ কাউকে দিবে না। ঘটনা তাই করলো, শেষে আল্লাহ বললেন যে তোমরা জমা করো, জমা করার পরে আল্লাহ তৈরি করলেন, করার পরে বলছেন যে লিমা ফালতে হাদা, তুমি এটা কেন করেছিলে বলো তো? তখন ওই ব্যক্তি বলছেন যে মিন খাশিয়াতি ও আনতা আলাম, আল্লাহ আমি তোমার ভয়েই করেছি, আর তুমি ভালো জানো আমি কি জন্য করেছি, এই যে তুমি ভালো জানো আমি কি জন্য করেছি, এইটার নাম হলো মুখলিসিন আলাহুদ্দিন, ও আমুল একটাও করেনি, শুধু পাপ কাজ করেই মারা গেছে ও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গফরাল্লাহু, গফরাহুল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। এই ব্যক্তি ক্ষমা পাওয়ার যোগ্য মনে করেন না? আসলে আমাদের বলার যে প্রেক্ষাপট, আজকের যুগটা আসছে আকিদাগত পরিবর্তনের যুগ, সংশোধনের যুগ। আজকে অনেক ভাই সালাত আদায় করছে কিন্তু দেখা যাচ্ছে আকিদাগত তার ত্রুটি থেকে গেছে, ভালোভাবে সালাত আদায় করছে রাসূলের তরিকা অনুযায়ী, কিন্তু আকিদা এক জায়গায় ত্রুটি রয়েছে। কেউ মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপট তো, মানে কোনো ব্যক্তি এক জায়গায় এসে স্থির থাকতে পারে না, ত্রুটি করে ফেলছে, কেন? মানে বেশি মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন পর্যায়ের বক্তব্যে, বিভিন্ন বক্তব্য বিভ্রান্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ঘটনা ঘটছিল, এটা সহিহ মুসলিমের 2325 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ঘটনা। আল রাসূল মাল বণ্টন করছেন, তখন ওই ব্যক্তি গিয়ে বলছেন জুল খুয়াইসে, বলছেন যে ঈদিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করছেন না। আচ্ছা কথাটা কতটুকু ভারী বলেন তো দেখি, ঈদিল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করছেন না। তখন আল্লাহ নবী বলছে রে গেলে ছেলে, ফামাইয়া আদিল ইল্লা মা আদিল, বেকুব আমি যদি ইনসাফ না করি তাহলে ইনসাফ করবে কে, ইনসাফ কে করবে? আমি যদি বন্টন ইনসাফ না করি তাহলে ইনসাফ আর কে করবে? এই ব্যক্তিটা কে, অমুসলিম ছিল না মুসলিম ছিল? নিঃসন্দেহে মুসলিম ছিল। মুসলিম ব্যক্তি আল্লাহ নবীকে ধমক দিচ্ছে নেই বলে আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করছেন না। এর দ্বারা কি বোঝা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়েছে একজন ব্যক্তি মুসলিম, তাকে আপনি নিঃসন্দেহে সাহাবি, কিন্তু একটা চরমপন্থী ব্যক্তি, এদের রেকর্ড ভালো না। এই হাদিসের শেষেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এরাই মানে এত বিভ্রান্তি সৃষ্টি করবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদউনা আহলাল আওথান, এরা মুসলমানদেরকে হত্যা করবে আর মূর্তি পূজারীদেরকে ছেড়ে দেবে। তারপরে বলছেন যে তারা এত ভালো কথা বলবে, এত ভালো কথা কেউ বলবে না। এরপরে কথাটা বলছেন এইভাবে যে ইয়াকরাউনাল কুরআনা ওয়া লা ইউজাবিরু হানাজিরাহুম, কুরআন তেলাওয়াত করবে কিন্তু কণ্ঠলানি নিচে নামবে না, মানে কবুল হবে না। আর একটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই ক্ষেত্রে যে ইয়াহকিরুনা সলাতাকুম মা সলাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমল দেখে, তাদের সালাত দেখে, তাদের ইবাদত দেখে, সিয়াম দেখে তোমরা মনে করবে আমাদের সিয়াম কবুল হচ্ছে না। শুনে রাখো, ইয়াখরুজুনা লিল ইসলাম কামা ইয়াখরুজুস সাহমু মিনার রামিয়া, তারা ইসলাম থেকে অনুরূপ বেরিয়ে যাবে। যেভাবে একটা শিকারের মাঝে তীর লাগে কিন্তু তীরটা বেরিয়ে যায়, তীরের সাথে কোনো কিছু অংশ লেগে থাকে না, ঠিক ইসলাম থেকে অনুরূপ তারা বেরিয়ে যাবে, ইসলামের কোনো অংশ তাদের মধ্যে থাকবে না। উক্তুলুহুম আইনা অজত্তুমুহুম, যেখানেই তাদেরকে পাবে সেখানে তাদেরকে হত্যা করো, আর যেখানে তোমরা পাবে সেখানে হত্যা করো। আমি যদি ওয়াইন অজত্তুমুহুম, আমি যদি তাদেরকে পাই, ওয়াইন অজত্তুহুম, আমি যদি তাদেরকে পাই, লাআক্তুলান্নহুম কাকাতলে আদ, তা আদ জাতিকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছে আমি মুহাম্মদ এভাবে ধ্বংস করে দেব। আর যে ব্যক্তি হত্যা করবে তোমাদের, কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি প্রতিদান পাবে। এই হাদিস দিয়ে অনেক কিছুই বোঝা যায়, তার মধ্যে একটা জিনিস বোঝা যায়, আমল যতই ভালো হোক না কেন, ভিতরটা যদি খারাপ থাকে কোনো আমলে দাম নাই। আল্লাহ নবী যে ব্যক্তির প্রশংসা করলেন, নিঃসন্দেহে তার আমল ভালো, নিঃসন্দেহে তার সিয়াম ভালো, নিঃসন্দেহে তার সালাত ভালো, কিন্তু ভালো সালাত আদায় করে, ভালো সিয়াম পালন করে, ভালো আমল করে তো জান্নাতে যাবে না জাহান্নামে? কোন কারণে? এটার কারণ, এই আকীদার কারণে, যে আকীদার উপরে সেটা গড়ে উঠেছে এই আকীদার কারণে সে জাহান্নামে যাবে। আজকে সবচেয়ে মানে মানুষকে সতর্ক করার সময় যে মানুষকে আকীদাগত বুঝটা আমরা দিতে পারছি না। যখন যেটা আসছে কুল্লু জাদিদিন লাজিজুন, একটা কথা আছে আরবিতে, প্রত্যেক নতুনই মজাদার, মজা লাগে, ঘটনা তাই ঘটছে, চেঞ্জ হচ্ছে। ইসলামের যেন মানে প্রতিদিন জন্ম হচ্ছে আর প্রতিদিন মৃত্যু হচ্ছে, ঘটনা এরকম না তো? ইসলামের রূপটা তো বারবার তৈরি হবে না, একটাই রুট, একটাই রুট। এক ভাই আমাকে বললেন চিটাগাঙ্গে যাওয়ার পরে, ওই যেটা ঘটনা বললাম, কার গাড়িতে যাচ্ছে, যাওয়ার পথে আমাকে সবক দিলেন যে ভাই ওই যেখানে যাচ্ছে ওই জায়গাতে আপনি আহলে হাদিস কথাটা বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমার বক্তব্যটা শুনে না যে আলহামদুলিল্লাহ চিটাগাঙ্গে আছে, ছাওতলা মসজিদ আছে, আপনারা অনেকে চিনতে পারেন, তো একটাই মসজিদ শহরের মধ্যে আহলে হাদিস মসজিদ, ওই মসজিদে প্রশ্ন উত্তরে ওই ভাই বলে দিলেন। এক ভাই প্রশ্ন করেছেন যে কি বলে পরিচয় দিব, আমরা কি বলে পরিচয় দিব, তখন আমি আহলে হাদিস বলবো না মুসলিম বলবো ইত্যাদি, তা ক্লিয়ার করে একটা প্রশ্ন উত্তর দিলাম আর কি। দেওয়াতে ওই ভাই পরবর্তী যিনি উদ্যোক্তা আর কি, উনি আমাকে বললেন যে প্রথম কথা হলো যে আপনাদের কাছে মাফ চাই, কারণ আমি যখন কনভার্টেড হই, উনি জজকোর্টের অ্যাডভোকেট, আমি যখন কনভার্টেড হই তখন খুব গালিগালাজ করেছি আপনাদের, কিন্তু আজকের বিষয়টা এখানে আমাকে বোঝানো হয়েছে একরকম। এখন যেটা ঘটেছে যে এই ব্যক্তি আগে ছিলেন এক কলোনিতে, যেটা হলো চরমপন্থ খারেজি কলোনি যাক বলা হয়, উনি আলহামদুলিল্লাহ চট করে তবুকরি ফেরত আসছে। এবার যখন আমি গত 10ই মে, 21 মাস চলছে, জুন চলছে, গত না এই এই মাসেরই 10 তারিখে যখন চিটাগাং গেলাম, তখন উনি আমার সঙ্গে সাক্ষাৎ করলেন, সম্মান দেখালেন আলহামদুলিল্লাহ। পরের দিন আমাদের কষ্ট না হয় বাসের টিকিট বাতিল করে উনি ফ্লাইটের টিকিট করে দিলেন, আমি এসে মোহাম্মদপুর খুতবা দিলাম। উনি আমাকে বললেন একটা জিনিস যে শরীয়ত বুঝবো কীভাবে বলেন তো দেখি, আমাকে যে বিভ্রান্ত করলেন এইভাবে মানে কয়েকটা মাস আমাকে বিভ্রান্ত রেখেছে, তার আগে মারা যেতাম, দেখা দেশে অমুক ব্যক্তি কাফের, অমুক ব্যক্তি কাফের, অমুক ব্যক্তি কাফের, বাংলাদেশের কিছু ব্যক্তিকে চিহ্নিত করে দিয়েছে, এমনকি কিছু ইসলামী ব্যক্তিত্ব আছে, এবার আপনি কি বুঝবেন? তাহলে ওই পেশারে আকীদাটা চেঞ্জ হয়েছে আলহামদুলিল্লাহ। উনি আর ওনার মানসিকতা, যদি আমি মরে যেতাম তাহলে আমার অবস্থার কি হতো? আজকে আমাদের আকীদায় ঘুণ ধরেছে, আকীদায় অনেকটা ত্রুটি হয়ে গেছে। আকীদাটা খুঁজবেন কিভাবে? একটা পথ দিয়ে, নতুন করে পথ সৃষ্টি হবে না। প্রথম ব্যক্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের প্রথম যিনি ব্যাখ্যাদাতা তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সবচেয়ে ধারক কারা? সাহাবা কেরাম। প্রথম হলো সাহাবা কেরাম, তারপরে অন্যান্য সাহাবিরা, তারপরে কারা? তাবিঈন ইজাম। খায়রুল কর্নি সুম্মা লিযিনা ইয়ালুনহুম। মানে যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তারপরে যুগ হলো সাহাবিদের যুগ, তারপরে যুগ হলো তাবিঈন। এই তিনটা যুগের মানুষ, এই তিনটা যুগকে বলা হয় স্বর্ণযুগ, আর এই তিনটা যুগের মানুষ হলো সফল কাম তাদেরকে। এই জন্য পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যেমন আজকে মাদ্রাসা মসজিদে আমাকে আটকা দিয়েছে, মানে ভুল ব্যাখ্যা যাকে বলে, একটা জিনিস না দেখে কোরআনের আয়াতটা দেখে অর্থটা কি বুঝতে পারেনি, কিন্তু ফতোয়াটা দিয়ে দিলাম, বিভ্রান্তি হলো। এই রুট অনুযায়ী কথা বলতে হবে। কোরআন এবং সহিহ হাদিস মানব যেভাবে মেনেছেন রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবা কেরাম, সেইভাবে মানতে হবে। এতটুকু বললেই আমার বিষয়টা ক্লিয়ার হয়ে যায়, সে আকিদাগত বিষয় হোক আর আমলগত বিষয় হোক, আকিদাগত বিষয় হোক আর আমলগত বিষয় হোক, কোরআন এবং সহিহ হাদিস মানব যেভাবে মেনেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম, ওইভাবে মেনে মানব। এটাই যেন আমাদের বুঝটা যেন উল্টা না হয়ে যায়। আজকের প্রেক্ষাপট অনুযায়ী বলছি, আজকের আকিদার খুব সংকট বাংলাদেশে, খুবই সংকট আকিদার। আর আকিদার সংকটের কারণে, আর আমরাও সব জায়গাতে আলোচনা করার সুযোগ পাই না বিভিন্ন ব্যস্ততার কারণে, যেমন মনে হয় আজকেই প্রথম, এর আগে বহুদিন আগে একদিন এখানে একটা প্রোগ্রাম হয়েছিল স্বল্প পরিসরে কয়েকজন ব্যক্তিকে নিয়ে, রাত অনেক হয়ে গেছে, আমি আর আলোচনা বাড়াতে যাচ্ছি না। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে আমার কাছে একটু প্রশ্ন করবেন। তবে সর্বশেষে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আকিদাগত সংশোধনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আকিদা, আর যে দুইটা সাইড আমি বুঝিয়ে দিলাম, আমরা মূর্তি পূজা বুঝেছি, কবর পূজা বুঝেছি, মাজার পূজা বুঝেছি, শিরিক তাবিজ দেওয়া বুঝেছি, কিন্তু আরও গুরুত্বপূর্ণ যে পূজাগুলো করি এগুলো কিন্তু বুঝি না। সবার প্রতি একটা মহব্বত আছে, ওটাও ছাড়তে হবে। যেদিন ছাড়তে পারবো সেদিন ভালো একটা সমাজ কায়েম হবে ইনশাআল্লাহ। এই দৃঢ়তা আপনারা পোষণ করুন, আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, আল্লাহ। আজকে আপনারা আজকে আমাদের সঙ্গে সময় দিন, আলহামদুলিল্লাহ। মানে আপনাদের মনে হয় ইয়া হলো না, মানে আলোচনাটা করে কোনো ওনারা ফায়দা হলো না মনে হয়? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আমি খুশি শুনে আবার খুশি হলাম, আলহামদুলিল্লাহ আমি এটা শুনে খুশি হলাম। আকিদার প্রতি আরো ভিত্তিশীল হতে হবে। আমি যেটা বুঝেছি আর কি, যে আমাকে হাশেম মাদানি পৃষ্ঠপিতে দেখেন, হাশেম মাদানি ইন্ডিয়ায় গেলাম তো সাক্ষাৎ হলো, তা আমি কোনোদিন মক্কা মদিনে পড়াশোনা করিনি, আমি যাইও না ওইদিকে, তো উনি একই মঞ্চে সাক্ষাৎ, যে অনেকদিন আমারও প্রতীক্ষা ছিল দেখা হবে, ওনারও প্রতীক্ষা ছিল দেখা হবে। উনি বললেন যে আপনি কত সালে মদিনা ফারে? আমি বললাম যে আমি মদিনা যাইনি, ফারে কখন হলাম? বুঝছো না, আলোচনা তো তা বলেন আপনার, কারণ যে ধারায় আলোচনা করেন, যারা আলোচনা করি আমরা এই ধারায়, আপনি বাংলাদেশ আলেমুল্লাহ মতে এই নিয়ে ঘাটাঘাটি করে না, আকিদার উপরে আলোচনা করে না, যেমন আকরামুল জামান সাহেব খুব সুন্দর আলোচনা করেন আকিদার উপরে, খুব ভিত্তিশীল আলোচনা করেন আর কি, সবাই তো আলোচনা করে না। তখন আমি বললাম যে আসলে আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে পারছি না, তো এই জবাবটা নাই, না আপনি আমার কাছে গোপন করছেন, অবশ্যই সৌদি আরবে পড়াশোনা করেছেন। বলছেন না আমি সৌদি পড়াশোনা করার দূরের কথা, একদিনও যাই না সেখানে। তারপরে আমি বললাম কেন ডাক্তার জাকির নায়েকের আকিদা আলোচনা খারাপ নাকি, উনি পড়েছেন নাকি? বলছে না উনি তো ব্যতিক্রম, আল্লাহ তাকে ব্যতিক্রম করে নাজিল করেছে দুনিয়াতে। এটা আমরা তো লজ্জা পাই, আমরা বড় বড় মাদানি অমুক তমুক ইত্যাদি নাম বলি, কিন্তু আমাদের দাওয়াত তো আল্লাহ সর্বত্র পৌঁছায়নি, কিন্তু ওই লোকটাই ব্যবস্থা করে তার মধ্যে পৌঁছেছে। আর শেষে কথাটা প্রসঙ্গ যখন আসলোই, আমি আপনাদের কাছে দোয়া চাই, একজন ভালো দায়ী যতদিন তিনি কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে কথা বলছেন, আল্লাহ যেন ততদিন বলার তৌফিক দান করেন। জাকির সাহেব কিন্তু সমস্যার মধ্যে আছেন আর কি, এতটুকু শুনেন, আর বেশি শোনার দরকার নাই। আল্লাহ যেন তার সমস্যা দূর করে দেয়, আল্লাহ যেন হায়াত তৈয়বা তাকে যেন দান করেন। আল্লাহ আমিন। আপনাদের হয়তো বা অনেকেরই যারা আশেপাশে থাকে অনেকের যাকে নাকি খুব রাগ, লেখালেখি করছে, আমি ওনাকে কথাটা বলছিলাম, উনি আমাকে সান্ত্বনাটা বলছেন যে পৃথিবীর মাসুম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিরুদ্ধে তো অনেক কিছু হয়েছে, কিছু বিরুদ্ধে হওয়ার অর্থই হলো আমাদের দাওয়াতটা কার্যকরী হচ্ছে। তাহলে হেসে ফেললেন, দেখেন ওনার ধৈর্যটা কত, মানে প্রেক্ষাপটে আলাদা হয়েছে, জগতের প্রেক্ষাপট আলাদা হয়েছে সব জায়গাতে। বিশেষ করে সালাফি আলেমরা, আহলাদিস উলামায়ে কেরাম, আজ থেকে না, তার ইতিহাস জানতাম না আমরা তো। জাকির সাহেবকে সফিউর রহমান মুবারকপুর, নাম শোনা আছে, সফিউর রহমান মুবারকপুরে, উনি তো আহলাদিসের মানে সভাপতি ছিলেন অল ইন্ডিয়া, উনি বলেছেন, উনি পরিচিত করাইছেন, মানে আগে তো কেউ চিনতো না, 6 সালের পর থেকে চিনি টিভি আসার পরে, তার আগে ইন্ডিয়াতে পরিচিত শো সব, বিভিন্ন বড় বড় কনফারেন্সে ওনারা প্রোগ্রামে যেতেন। বিশেষ করে জামিয়া সালফিয়ার কয়েকজন শায়েখ আছেন, ওনারা খুব পরিচিত, এবং মক্কার ইমাম যেখানে আসতেন সেখানে ডাক্তার জাকির নায়েককে দাওয়াত দেওয়া, আহ্বান করা হতো, বিভিন্ন কনফারেন্সের কথা আমাকে বললেন। তাতে তার ফিল্ড ছিল কিন্তু দাওয়াতটা সব জায়গায় পৌঁছাতে পারেনি, যখনই চ্যানেল আসলো তখন এটা হলো। আর একটা গুরুত্বপূর্ণ সাইড হলো আর্থিক মানুষের যে অনুদানটা, এটা জাকির সাহেবকে এগিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা তো বাংলাদেশে থাকেন, বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা অতটা বুঝতে পারি না, কত দিনী ভাই আছেন বাংলাদেশের জাকির নায়েকের পিস টিভি দেখে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়েছে, আমরা জানি না। অথচ এখান থেকে বলা যায় পিস টিভির অধিকাংশ আর্থিক খরচটা বাংলাদেশ থেকে যায়, এটা আমি কোনো সূত্রে জানতে পেরেছি। আমি শুধু এতটুকু বলি কেন, মানে বাংলাদেশে মুসলিমদের সংখ্যা বেশি আর এখানে অল মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে আহলাদিসদের সংখ্যা এখানে বেশি, আর আহলাদিস ধনী ব্যক্তির অভাব নাই, কত যে মহিলা দান করে, ওই 18,000 টাকা বলেনি বছরে, 18,000 টাকা কত মহিলা যে দান করে তার হিসাব থেকে আসবে। একজন ব্যক্তির কথা বলি, রংপুরে একজন ব্যক্তি 30 লক্ষ টাকা হাতে দিয়ে আসতে পারে, আপনি আপনার কাজ চালান, এবার দিলাম 30 লক্ষ টাকা, আগামী দিনে ডবল দেওয়ার চেষ্টা করব। জাকির সাহেবের মনে একটু শক্তি জন্মাবে না, বাংলাদেশে যদি এই অবস্থা হয় তাহলে যে ইহুদি খ্রিস্টান যারা ইসলাম গ্রহণ করছে ইন্ডিয়াতে, আপনারা শুনলে আশ্চর্য হবেন, উন্নতি কী তৈরি করতে চাচ্ছেন, শুধু হলো আর্থিক বলে। আর বাংলাদেশের অবস্থা আমরা চেঞ্জ করতে পারছি না, অথচ ডাক্তার জাকির নায়েকের পৃথিবী বাংলাতে আলোচনা করে ইন্ডিয়ার মাত্র কয়েকজন আলেন, তাই না, 3-4 জন, ওই মতিউর রহমান মাদানি, হাশেম মাদানি, বদরুদ্দোজা নাদভি, আর একটা কে যেন, এই 3 জনই মূল মূল বেশি আলোচনা করেন, আর সবগুলো বাকিগুলো কোথাকার সব বাংলাদেশে, ওই ডক্টর আবুল কালাম, ডক্টর আব্দুল সালাম, তারপরে কি যেন নামটা ভুলে গেলাম, আব্দুর রহমান, ডক্টর আব্দুর রহমান, ওই যে কোরআন তেলাত করে লম্বা করে বড় করে, আব্দুল কাইম ভাই, আর বাংলাদেশ যারা গেছেন আমরা আপনাদের চিনেন সরাসরি, সবাই বাংলাদেশের পৃষ্টি বাংলা চলেছে বাংলাদেশের আলোচকদের মাধ্যমে, অথচ বাংলাদেশে প্রেক্ষাপটটা তৈরি করতে পারছে না কেন বলেন তো দেখি। আমরা শুরু করলাম ইসলামিক টিভিতে তো বন্ধ করে দিলাম, আমি শুরু করে দিয়ে ইন্ডিয়া চলে গেছি, এসে বন্ধ পেলাম, সেরেফ একটা জিনিস মনে করবেন, অথচ এখানে সহজ, ডাক্তার জাকির নায়েক লক্ষ লক্ষ টাকা, লক্ষ বললাম ভুল হলো, কোটি কোটি রুপি খরচ করে আমাদেরকে নিয়ে কোথায় গেলেন, দুবাইয়ে গেলেন, তার শক্তি সাহস কত। আগামী সেপ্টেম্বরে ইনশাআল্লাহ আবার যাবো, বলছে বোম্বাই যদি না হয় তো এবার হয় থাইল্যান্ডে হবে, না হলে প্রোগ্রাম হবে সিঙ্গাপুরে, না হলে সৌদি আরবে নিয়ে যাব, সাহসী আলাদা। এটা এতজন আলোচককে নিয়ে গেছে, মানে হাইফাই হোটেলে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে ইচ্ছা মতো, কত যে আদর আপ্যায়ন করে তার ঠিক ঠিকানা নাই, টাকাগুলো কে দিচ্ছে। আমার হিংসা হয় যে বাংলাদেশে থেকে, যেমন আমাদেরই যদি আমরা যদি 8-10 জন আলেম নিয়ে যদি একটা ইয়া করি, 24 ঘন্টা না হোক, 10 ঘন্টা হোক, তা 5 ঘন্টা হোক প্রতিদিন, নাহলে সপ্তাহে 3 দিন হোক, নাহলে সপ্তাহে 1 দিন হোক, 8টা থেকে 12টা পর্যন্ত বা 7টা থেকে 12টা পর্যন্ত চলুক না প্রোগ্রামটা, একজন ব্যক্তিকেও পাওয়া যাচ্ছে না যে একটা দায়িত্বটা গ্রহণ করবে। জাকির নায়কের দাওয়াতটা পৌঁছে গেছে কেন? আমরা আপনার লেখনী নাই কেন? বলছেন যে লেখনী নাই কেন এর জবাবটা হলো এই, আগে লিখলাম, লিখে প্রুফ দেখে বের করতে আমার সময় লাগবে, মনে করেন প্রুফ ট্রুফ দেখে লিখে রেডি করতে, পেশে পাঠাতে, প্রেস থেকে আসতে, ওই জিনিসটা সময় লাগবে 15 দিন। তাও 15 দিনের সম্ভব না, আমি জানি তো 15 দিনের সম্ভব না। আর যে জিনিসটা এখনই আমি পেলাম, মাজার পূজা শিরিক এই কথাটা আমি জানলাম এখন, আর সঙ্গে সঙ্গে মিডিয়াতে বলে দিলাম, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কয়টা দেশে চলে যায় বলেন তো দেখি। তো ওনার ব্রেনের সাথে পারা যাবে না, যেটা আসল কথা, ওনার ব্রেনের সাথে পারা যাবে না। জবাবটা উনি এইভাবে দিতে চাইলেন, মানে মিডিয়াকে দখল করতে হবে আগে। বাংলাদেশের কোনো সালফি আকিদা সংক্রান্ত মিডিয়া নেই, আমরা সবাই মিসকিন। ওই যে এক লোক মিজানুর রহমান কি পিএসপি করে দিচ্ছে, এটা আকিদাগত ভালো লোক ছিল, কিন্তু পচা হয়ে গেছে একবারে। কোটি কোটি টাকা কোথায় মাজারে হুলিয়াতে ব্যয় করে তার ঠিক ঠিকানা নেই। অনেক ব্যক্তি আছে কিন্তু এগিয়ে আসে না। তবে আলহামদুলিল্লাহ সুখের বিষয়, আপনারা একটা জিনিস জানছেন যে আমাদের জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা বের হয়েছে। এই বইটা বের হওয়ার কারণে কয়েকজন ব্যবসায়ী, আল্লাহ কিভাবে কবুল করেন আমি জানি না, আমাকে ফোনে বললেন যে ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আপনার বইটা খুব সুন্দর লেগেছে, আমি 150 কপি নিয়েছি, নিয়ে সব বিতরণ করে দিয়েছি। অফিসার মানুষ একজন, আর একজন 200 কপি নিয়েছে। মানুষটা বেশি দূরের না, বনশ্রীর মানুষ। ওনার কাজই হলো শিক্ষিত যারা সালাদা করে, ডাক্তারের কাজ দেবে, টিচারের কাজ দেবে, কাজই দাওয়াতি কাজ। ওনার অফিসের কর্মচারী দেখলে ওটা আনন্দ পায়। কেন? কিছু লোক বেরিয়ে আসছে, আগামীতে আরও আসবে। তবে আমি ব্যক্তিগতভাবে নিরাশ না, আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজের ক্ষেত্রে নিরাশ না। তা আপনাদেরও নামতে হবে, একা তো পারবো না। আপনারা যদি সবাই যে যে সেক্টরে আছেন সেই সেক্টর থেকে যদি আপনারা কাজ করে, তাহলে মানে লাভ হয়, সবারই লাভ হয়। কিন্তু আজকে খুব কষ্টের মধ্যে একটা কথা একজনকে বলে ফেলেছি, বই পড়ে আপনি প্রচার করছেন খুব ভালো লেগেছে, বইটা কি এমনি আসছে? পরিশ্রম করতে হয়নি, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে পড়াশোনা করে তারপরে আসতে হয়েছে, সব বইগুলো পড়া লাগছে। তাই ওই আমি বলছিলাম যে কোনো প্রোগ্রাম নিচ্ছি, এই টাকা আদায় করে বেড়াতে হবে, মানুষের বাড়ি বাড়ি যেতে হবে, ফোনে সময় নষ্ট করতে হবে, আর কখন লিখবো বসে বসে? মানে আজকে একজন ব্যক্তি সকালে কথা বলতে যায়, আমি রেগে গিয়ে বললাম, অনেক কথাই বললেন, তো এটাও করা নেবেন, ওইটাও করা নেবেন, তাহলে কোনটা করবো বলেন দেখি। বলছে ভাই আপনার কথা বুঝেছে, আমাদের মাফ করবেন, আসলে আমরা ওইভাবে গড়ে উঠিনি এখন। কই ডাক্তার জাকির নায়েক কোনোদিন কোনো ব্যক্তিকে বলেন না যে আমার 500 টাকা লাগবে, যতটুকু অ্যাড ততটুকুই। ওই যে অ্যাড দেয় ছেড়ে দিয়েছে মনে করেন, অ্যাড তো দেয় পিস টিভিকে সাহায্য করুন, বলে না একটাই শেষ। অথচ জানে না বাংলাদেশের কত মানুষ তাকে সহযোগিতা করেছে শুধু দাওয়াতটা দেওয়ার জন্য। চিটাগাং সিলেটে যান, বুকটা ফেটে যাবে আপনার, যে তারা কিভাবে দাওয়াতের মুখাপেক্ষি হয়ে আছে, কত মানুষ যে ব্যস্ত দাওয়াতের জন্য। আমি সবচেয়ে ভীতু, আমি না শুধু, আমার উস্তাদ আব্দুর রাজ্জাক নিশ্চয় ওনারা বলেন যে মুজাফফর মরে গেলে মনে হয় আল্লাহ মুক্তি দিবে, এটা বিশ্বাস হয় না, কারণ যেটা জানতাম সেটা জাতির কাছে পৌঁছে দিতে পারলাম না। কিন্তু জাকির পৌঁছা দিলে, কিন্তু জাকির কিন্তু পৌঁছা দিতে পেরেছে। এটা আমার আক্ষেপ, যেগুলো পরে বললাম এগুলো হলো আক্ষেপ, প্রত্যেকের বেরে আসা উচিত দরকার। যাক, আমি আক্ষেপ আর বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সশয় স্থানে থেকে দাওয়াতি কাজ করার তৌফিক দান করে। আল্লাহ হ্যাঁ, একটু পুস্তক থাকে তো পুস্তক হলে কেন শেষ বলে। শিয়াদের ব্যাপারে একটু বলুন, আচ্ছা সালফে সালেহিনদের উত্তর অনুযায়ী শিয়ারা মুসলিম না, সোজা কথা যেটা, এবং আজ পর্যন্ত সৌদি আলেমগণ একসঙ্গে একই কথা বলেন, শিয়ারা মুসলিম না। খুব আগের একটা উদ্ধৃতি দেই, সেটা হলো ইবনু হাজম আন্দালুসির একটা বই আছে, উনি 384 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 484। তিনি বলছেন যে এটা আল ফিসাল আল মিলাল, কিতাবুল ফিসাল ফিল মিলাল ওয়া আগানুল নিয়াল, এ গ্রন্থে 3 নম্বর খণ্ডের 300 71-72 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন বিস্তারিত। তার মধ্যে একটি কথা বলছেন যে ইন্না দাওয়াত আশ-শিয়া লাইসাত হুজ্জাতান আলাল কুরআন ওয়ালাল মুসলিমিন। শিয়াদের কর্মকাণ্ড, শিয়াদের দাওয়াত কুরআন এবং মুসলিমদের উপরে ভিত্তিশীল নয়, মানে কুরআনেও নাই মুসলিমদের মধ্যে নাই। লিআন্না শিয়া গায়রু মুসলিমিন, কারণ শিয়ারা মুসলিম নয়। তার সোজা কথায় আজকের না, বহু আগের কথা বলছে এটা। অনুরূপভাবে তার আগের এক লাইন আগে খারেজিদের সম্পর্কে বলেছে স্পষ্ট যে খারেজিরাও মুসলিম না, একেবারে ডাইরেক্ট বলেছে। তার ওই উক্তিটা হলো, এটা হল 71 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলেছেন অকাত তুসাম্মা বি ইসমিল ইসলাম মিন আজমা জামিয়ে ফিরাকে আহলিল ইসলাম। বহু দলের আজকে নাম রাখা হয়েছে ইসলামী দল, ওয়ান্নাহুম গায়রু মুসলিমিন, নিশ্চয় তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। মিসলু তওয়াইফ মিনাল খাওয়ারিজ, যেমন খারেজিদের যত দল উপদল আছে তারা কেউ মুসলিম নয়। খুব শক্ত আকিদার মানুষ ইবনে হাজার আন্দালুসি একইবারে গোড়াপাড়ি আলোচনা করেছেন এটা, যার কারণে আমরা ওই একই কথা বলে থাকি। আর আকিদাগত ত্রুটি রয়েছে, তারা মাটিতে সেজদা করে না একটা, তারা সালাত আদায় করে মাত্র 3 ওয়াক্ত, আর তারা কুরআনটাকে মনে করে 90 পারা 60 পারা মনে করে, কারণ 30 পারা গোপন আছে এখনো। এই 12 জন নকিব আসবে, তাদের মাঝে 30 পারা আল্লাহ লুকিয়ে রাখছেন, এগুলো সব মিথ্যা কথা। তারা নবী মানে একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে, এক শ্রেণীর মানুষ মানে, আর খলিফা মানে একমাত্র আলীকে, আর এক শ্রেণীর শিয়ারা মনে করে নবী আমাদের আলী রাদিয়াল্লাহু আনহু আর কেউ না, যার কারণে এই আকিদাগুলো সব ত্রুটিপূর্ণ, সব ত্রুটিপূর্ণ আকিদা। এই যে এখন প্রেসিডেন্ট হলো কে, ওর নাম যেন রুহানি, এর আগে ছিল আহমাদিনেজাদ। আমরা অনেকে আহমাদিনেজাদকে বাহাবা দিয়েছি, ধন্যবাদ দিয়েছি, কিন্তু সাদ্দাম অনেক ভালো, কারণ সাদ্দাম হলো সুন্নি আর হলো শিয়া। সাদ্দাম বিশ্বাস করতো শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ তা বিশ্বাস করতো না। আমি তাকে ভালো কীভাবে বলবো? অনেকে চায় যে ইরান হলো মুসলিম বিশ্বের মডেল, নাউজুবিল্লাহ, ইরান হলো বর্তমান মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে হুমকি। সৌদি বলেন, কুয়েত বলেন, আজকে সিরিয়া বলেন, সিরিয়াতে যত সালাফি আলেম আছে সবগুলোকে হত্যা করছে একবারে ধরে ধরে। আসল ঘটনাগুলো আপনারা কেউ জানেন না। অনেকেই কিন্তু সিরিয়ার বাসাদের পক্ষে, বাসার আসাদের পক্ষে অনেকেই, কিন্তু পক্ষ নেওয়াটা মানে নেহায়েত অন্যায় একটা। যারা বিদ্রোহী তারা সবগুলো সালাফি, কিন্তু সালাফি আলেম বলতে বুঝছেন তো, যারা আহলাদিস আলেম তাদেরকে বাসার আল আসাদ ধরে নিয়ে কত আলেমকে তারা ফাঁসি দিয়েছে তার কেউ হিসাব জানে না। আপনারা দোয়া করেন যে আল্লাহ যেন সিরিয়ার অবস্থাটা চেঞ্জ করে দেন। আল্লাহ, সৌদি আরবের অবস্থা ভালো না, শিয়ারা অত্যন্ত দুর্ধর্ষী এবং খুব ক্ষতি করে, এরা এরাই কিন্তু যুগে যুগে মুসলিমদের ক্ষতি করেছে। এই বাগদাদের পতন ঘটালো কে? শিয়ারা। শিয়া মন্ত্রী আবদুল্লাহ বদমাস এসে হালাকু খাঁকে ডেকে নিয়ে আসলো 1258 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারিতে ঘটনা, মাত্র একদিনে 40 লক্ষ মানুষকে হত্যা করলো যে ঘটনা সব ওইটা। আব্দুর রহমান দাখেলি, এই স্পেনের পতন ঘটালো কেরা? শিয়ারা। ফাতেমি খেলাফত ধ্বংস হলো 1924 খ্রিস্টাব্দে ফিলিস্তিনের, ধ্বংস করলো কারা? শিয়ারা। শিয়া অত্যন্ত মারাত্মক, এই জন্য সৌদি আরবে যাওয়া নিষিদ্ধ। ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? ও না না, হাদিস সহি, এরা হাদিসটা আসছে সহি মুসলিম, একটা হাদিস না, একটা হাদিস না, আরো হাদিস আসছে, শুধু একটা হাদিস দিয়ে ব্যাখ্যা দিলে হবে না। জি, আমি বলছি, খুব ভালো কথা বলছি, সুন্দর প্রশ্ন করেছেন একটা, সেটা হলো এটা সহি মুসলিম দ্বিতীয় খণ্ডের 143 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত কয়েকটা হাদিস আসছে। ইউদাহিরুন আল হক ইউকাতিলুন ফি সাবিলিল্লাহ লাতাযালু তায়ফাতু মিন উম্মতি যাহিরুন আল হক লাতাযালু তায়ফাতু মিন উম্মতি ইউকাতিলুন আল হক। এক শ্রেণীর মানুষ সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, হকের পক্ষে সংগ্রাম করবে, হকের পক্ষে জিহাদ করবে, এই হাদিসগুলো আসছে। তার ব্যাখ্যা নেন আপনি, হাদিস দ্বারা হাদিসের ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহুমুল্লাযীনা ইসতিহুন মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। এটা মুসনাদ আহমদ হাদিসটা আসছে, 16637 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা ওই সমস্ত ব্যক্তি যখন মানুষেরা আমার সুন্নাতকে নষ্ট করে দিবে তখন তারা কি করবে, ইসলাহ করে দিবে, সংশোধন করে দিবে, ইসতিহুন সংস্কার করে দিবে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা শিরক কোনটা তাওহীদ, কোনটা সুন্নাত কোনটা বিদআত, কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলো বলে দিবে এক শ্রেণীর মানুষ। আর এদের জন্যই সহিহ মুসলিমের আরেকটা হাদিস আসছে প্রথম খণ্ডে 84 পৃষ্ঠায়, সেটা হলো ফাতুবালিল গুরাবা, এদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। এরাই এখন প্রশ্ন হলো যে তারা তো জিহাদ করবে, কেতাল করবে। আমরা যদি সরাসরি বলি যে আসলে এখন তো আমাদের ব্যাখ্যা পছন্দ করছে না অনেক তরুণ ভাই, অনেক ব্যক্তি আছেন যে না, যারা আজকে জিহাদের কথা বলছে তারাই সঠিক বলছে, সরাসরি যাকে হাসেনাকে যারা কাফের বলছে তারাই সঠিক, খালেদাকে যারা কাফের বলছে তারাই সঠিক, কারণ তারা হুকুমত কায়েম করছে না। এই নির্দেশনাটা যদি আমাদের কাছে জিজ্ঞেস না করে যদি এখন সবচেয়ে বড় ব্যক্তি বাঙালি হিসাবে মতিউর রহমান সাহেব, শেখ মতিউর রহমান, তাকে আপনারা জিজ্ঞেস করেন, তারা কি ফতোয়া দেয় দেখেন। আমি শেষ পর্যন্ত এটা বলতে চাচ্ছি, আপনি জিজ্ঞেস করেন, এই যুগেরই মানুষ মারা গেলেন যদিও বা নাসিরুদ্দিন আলবান রহিমুল্লাহকে জিজ্ঞেস করেন, তিনি কি বলেন দেখেন না। এটা বাদই দিলাম, এর আগে তাদের উত্তরসূরি ইবনু তাইমিয়াকে জিজ্ঞেস করেন, ইবনুল কাইয়িমকে জিজ্ঞেস করেন, স্বয়ং ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, তাহলেই তো হয়। ইমাম বুখারী রহিমুল্লাহ শেষ পর্যন্ত উদাহরণ দিলেন এটা বোঝানোর জন্য, যার মধ্যে ঈমান আছে ওই ব্যক্তিকে তোমরা বলো না যে কাফের হয়ে গেছে, কারণ একজন ঘুমন্ত ব্যক্তি মরে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, কিন্তু তাকে কি তোমরা মৃত বলো? কি বলি, মৃত না, সে আবার যখন কি হবে, জেগে উঠবে, তখন তো স্বাভাবিক হবে। ঈমানের সাথে তুলনা করলেন, এটা গাছের সাথে তুলনা করলেন, একটা গাছের বসন্তকালের আগে শীতকালে কি পাতা সব পড়ে যায়, দেখতে মনে হয় গাছটা মরে গেছে, আসলে মৃত গাছ কি, বসন্তকাল আসে কত সুন্দর আবার পাতা ফেলায়। এটা হচ্ছে খারেজির সাথে যুদ্ধের কারণে ইমাম বুখারী খালিকুল আফাল ফাইলুল আফাল এই গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন, উনিও খুব অত্যাচারে ছিলেন, ইমাম বুখারী রহিমাহুল্লাহ অত্যাচারে ছিলেন, এদেরই অত্যাচার আগে থেকে ছিল এখনো আছে। জিহাদ এবং কেতালের বিষয়টাকে বুঝতে হবে, না বুঝে যদি আমি কথা বলি তাহলে আমার জন্য ত্রুটিপূর্ণ। এক নম্বর বিষয়ে আমি ছোট্ট কথায় জবাবটা দিয়ে দিই, মনে করেন কোরআনে এই যে একটা মাজার আছে, আপনার ফতোয়াটা তালাশ করতে হবে, এই যুবক ভাইয়েরা ওই মাজারটা ভেঙে দিতে সক্ষম, ভেঙে দিল, মনে করেন একটা মূর্তি আছে ভেঙে দিল, মুজিব বা জিয়ার মূর্তি আছে ভেঙে দিল, ভেঙে দেওয়ার পরে যদি মূর্তিটা যা ছিল তার চেয়ে আবার ভিত্তিশীল সুন্দর করে আবার গড়া হয়, তাহলে ফতোয়া কি বলবে? বা ভাঙ্গাটা ভালো হলো না, না ভাঙ্গাই ভালো ছিল, শরীয়ত কি বলে? প্রশ্ন হলো শরীয়তটা কি বলে, এটাকে জিজ্ঞেস করতে হবে। সে আপনি একটা কবর যেটা পূজা হয় ভেঙে দিলেন, মাজারটা ভেঙে দিলেন জায়গাটা, একই অবস্থায় কথা, ভাঙ্গাটাই ভালো ছিল না না ভাঙ্গাটাই ভালো ছিল? যদি পাপ কাজ বেড়ে যায় নিষেধ করতে গিয়ে, তাহলে শরীয়ত হলো নিষেধ করা যাবে না, এভাবে থাক, একটা সময় শেষ মানে আসবে সময় ধৈর্য ধারণ করতে হবে। এটা মক্কা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেন আর মাদানী জীবনে দেখেন, যদি আপনি সক্ষম হন, মাজার ভেঙ্গে দিলাম এখানে মাজার গড়তে দিব না, আজই ভাঙ্গেন আপনি, এটা শরীয়তের নির্দেশ, কিন্তু ভিত্তি ছিল গড়ে আবার পাপ বেশি হবে, আপনার ওটা করার চেয়ে না করাই ভালো ছিল, এটা হলো শরীয়ত। আমরা তো বুঝাতে পারিনি, আজকে সে যদি হাসেনা খালেদা সবাই কাফের বলে, মানে যারা বলতেছে আজকে কাফের, আকীদাগত ত্রুটির কারণে বলছে, মানে আলবানী রহিমুল্লাহ যে বইটা লিখছেন ওই বইয়ের বিরুদ্ধে বই লিখেছেন, ওনার বিরুদ্ধে বইটা লেখা মানে একেবারে সালাফিদের গলায় আঘাত করে, আলবানী রহিমুল্লাহকে শয়তান বলে আখ্যা দেওয়াটা আমি ব্যক্তি হিসাবে মেনে নিতে পারিনি কোশ্চিন কালেও না, এটা ভ্রষ্ট আকীদা তাই হয়েছে, এটা না বলবে কিভাবে, এটা আলবানীকে চিনতেই পারিনি ও, মানুষের ভুল থাকতে পারে কিন্তু এত বড় কথা বলতে পারে, এত বড় কথা প্রশ্ন আসে না, ঘটনা তাই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইদলিয়া মুহাম্মদ, মুহাম্মদ ইনসাফ করো, আলবানীয় ভাইকে এভাবে কটাক্ষ করে গালি দেওয়া, তাকে অপমান করাটা ওরকমই হয়েছে। আজকের যুগে একজন সাধারণ ব্যক্তি না বুঝে এভাবে গালি দিচ্ছে, এটা ঠিক না। তো শরীয়তটা বুঝতে হবে। এরপরেও আমার দীর্ঘ আলোচনা আছে এর উপরে, যখন এই আলোচনা করতে লাগে তখন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনাদেরকে একটু সময় নিয়েও শুনতে হবে। মানে বিষয়টা এমন ক্রিটিক্যাল বিষয়, কিছু সাহাবাকেরামের উদ্ধৃতি না দিলে আপনারা বুঝবেন না। যেমন তার একটা উদাহরণ হলো, হাজ্জাজ বিন ইউসুফ বহু মানুষকে হত্যা করেছিল, তখন সাহাবিরা বেঁচে ছিলেন। এমন কোন সাহাবির ফতোয়া পাবেন আপনি হাজ্জাজ বিন ইউসুফকে কাফের বলে ফতোয়া দিয়েছিল? আছে এরকম? আছে না, কিন্তু এখনো করেনি। ওটা আপনারা কিছু মনে করবেন না, কথাটা শক্ত কথা বললাম। খালেদা এত বড় অন্যায় করেনি, যত বড় অন্যায় করেছে হাজ্জাজ বিন ইউসুফ, এখনো করেনি অতটা। কিন্তু কোন সাহাবি হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে কুপুরি ফতোয়া দিয়েছে? আমার বিশ্বাস আপনাকে খুঁজে পাবেন, আমরা জানি না। বরং সহিহ বুখারী হাদিসের আলোকে ইবনে উমরকে বলছেন, আপনি বের হচ্ছেন না কেন? তখন তিনি জবাব দিচ্ছেন যে, আরে আমরা তো আগে জিহাদ করেছি ফিতনা দূর করার জন্য, ওয়াকুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ, আর আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ওয়ান্তুম তুকাতিলুনা লিতাকুনা ফিতনাতান লিতাকুনা ফিতনাতুন ওয়াকুনুদ্দিনু লিগাইরিল্লাহ, আর তোমরা এখন জিহাদ করতে চাচ্ছ ফিতনা সৃষ্টি করার জন্য এবং গায়রুল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। জবাব দিয়েই দিলেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। আজকে আমাদের প্রেক্ষাপট এমন হয়েছে, যদি আগেরটা যদি বুঝতে, আপনারা জানেন না, যখন 2003-04 সালে আব্দুর রহমান শেখ রহমান এবং বাংলা ভাই যে অবস্থা সৃষ্টি করেছিল, তখন গোটা দেশের মানুষ আমাদেরকে দোষারোপ করেছে, এরা হলো আসলে ইসলাম বিরোধী, এরা ইসলামের কিচ্ছু জানে না, কিছু করে না, সবাই যেন মানে হয়ে গেল সব একপন্থী, মানে দুই রাষ্ট্র নিয়েই নিবে। শেষে কি ঘটলো? বদনাম হয়েছে না সুনাম হয়েছে ইসলামের? আপনারা বলেন এবার, ইসলামের বদনাম হয়েছে। উলামায়ে কেরাম ফতোয়া লিখতে বাধ্য হলেন বাংলাদেশের অবস্থাটা দেখে, শেখ বিন বাজ নিজে ফতোয়া দিলেন তখনকার অবস্থায়। আশ্চর্য, 98 থেকে শুরু হয়েছে, তার আগ থেকে শুরু হয়েছে এটা, বোমা হামলা বিভিন্ন দিকে, এটা তো মেনে নেয়নি কেউ। তারপরে ঘটনা ঘটলো, চূড়ান্ত রূপ নিলেন এটা। শেষে কি হলো? ইসলামের বদনাম হলো, চূড়ান্ত পরাজয় হলো। মানে একসঙ্গে 64টি জেলায় বোমা হামলা করে যে আতঙ্ক সৃষ্টি, আন্তর্জাতিকভাবে রাষ্ট্রকে কি করলো? অন্যরকম একটা অবস্থা সৃষ্টি করে দিল। ইসলাম কখনো সাপোর্ট করে না, কখনো এটা সাপোর্ট করবে না ইসলাম। আর যার পরিণামে ডক্টর গালেমের মতো একজন ব্যক্তিকে 3.5 বছর জেল খাটতে হলো অযথা। আরো বহু আলেমকে হয়রানি হতে হয়েছে, তাদের সাথে সংশ্লিষ্টই না। যদি ডক্টর গালেমকে গ্রেফতার করা হয় সঠিক আকিদার কারণে, 1000 বার সে ফাঁসির কাজটা ঝুলতে রাজি, আমিও রাজি, কিন্তু একটা মিথ্যা অপবাদে কিভাবে গ্রেফতার হয়? এটাতে বাংলাদেশের দাওয়াতি কাজটা গুটিয়ে গেছে, ঘটে গেছে। যেভাবে দাওয়াতি কাজ করতে পারতাম আগে, এখন তো পারছি না। ক্ষতি হইলো না, লাভ হইলো। তাহলে মসজিদে মসজিদে গিয়ে, পাড়ায় পাড়ায় গিয়ে প্রোগ্রাম করেছে, আর এখন অনুমতি দিতে হয় ডিসির কাছে, অনুমতি এসপির কাছে, অনুমতি থানায়, অনুমতি তারপরে কি উপজেলায় অনুমতি, অনুমতি দিতে 12টা বেজে যায় এখন। এটা আগে ছিল না, জালসা করার জন্য অনুমতি কোনো দিনই লাগেনি, হঠাৎ করে যেটা হলো। তারা তো কেউ না এখন মাঠে আছে কি কেউ? তারা, আমরা এখন মাঠে আছি না। আগে দাওয়াতি কাজটা বুঝতে হবে, না বুঝে হবে না। যাকে নিয়ে বিস্তারিত কথা বলা আপাতত যাচ্ছে না, আমি অন্যদিন কথা বলবো। আর রেকর্ডিং আছে আপনার jumarkhutba.com-এ, একটা আলোচনা আছে বিস্তারিত, আপনারা সেখানে থেকে শোনার চেষ্টা করবেন। রাত অনেক হয়ে গেছে, সংক্ষেপে বলবো এবার, যদি কিছু বলেন প্রশ্ন। জি না, বিতর নামাজ সুন্নাত, তবে খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সফরে হোক আর মুকিম অবস্থায় কখনো বিতর সালাত ছাড়েন না, পড়তে হবে। কুনুত পড়া সময় হাত যে স্বাভাবিক তো নয়, এইভাবে এইভাবে না, না না না, এটা মোবা লাগা হয়ে যায়। এটা হাদিস তো ইয়ার হাদিস না, না না না, এইভাবে হাতটা তুলতে হবে, এইভাবে হাদিস আসতে মুখ বরাবর তুলতে হবে। আবু দাউদের হাদিস দেখেন, আমার বইটার মধ্যে আলোচনা আছে, বিশেষ মুনাজাত যে বইটা এখানে বিস্তারিত আলোচনা আছে, না জরুরি না, দুইভাবে পড়তে পারবেন, বুকে হাত বেঁধেই পড়ে নিলে পড়ে রুকুতে গেলেন, অথবা কিরাত পড়ার পরে হাত তুললেন, সবচেয়ে বেশি সহি হলে রুকুর আগে, রুকুর পরেও পড়া যায়, কোনো সমস্যা নাই, বিতরে কুনুত না বলেও সমস্যা নাই। আসসালামু আলাইকুম। মানে দুইটা জামাতে পড়তে হবে, সোজা কথা শর্ত হলো জামাতে পড়তে হবে, যদি পড়েন তাহলে পুরো রাতে সব পাবে না। মানে শর্ত করা হয়েছে যে এশাটা পড়লে অর্ধেকটা পাবেন আর ফজরটা পড়লে পূর্ণ হলো, ওটা কি অর্ধেকটা কি হলো পূর্ণ হলো, কিন্তু শুধু ফজর জামাতে পড়লে যে ওটা নেকিটা পাবেন এটা হাদিসে বলা হয়নি। পরিপূরক মূলত গুরুত্ব দেওয়া হয়েছে দুইটাই জামাতে পড়ার গুরুত্ব দেওয়া হয়েছে। মূলত জামাতের গুরুত্ব বোঝানো হয়েছে, তো দুইটাই শর্ত কিন্তু আজকে এক ঘটনা ঘটায় আসলাম, বাংলা বাজারে গেছিলাম একটা বই কিনলাম, তা আবু দাউদ ওর ইসলামের কুতুবখানা একটা ভালো কাজ করেছে, আবু দাউদ নাম্বারিং করেছে, তা আমি তো আবু দাউদ পড়াই চট করে বের করে দেখলাম এটা 755 আর 760 মাঝখানে চারটা হাদিস কোথায় গেল, নাম্বার তো আপনারাই করেছেন, আর যার সাথে কথা হচ্ছে দারুল দেওবন্দে পড়া মানে থও করে আছে, আমি বললাম যে এই চারটা হাদিস কোথায় গেল, প্রিন্ট করলেন তো ঢোকালেন না এখানে, বলছে এটা কখনো তো আমার মাথায় আসেনি, মাথায় আসলো না কেন আপনাদের, আপনার নাম্বারিং করুন না, চারটা হাজার কই 56, 57, 58, 59 চারটা হাদিস নাই, চারটা হাদিসে হলো না না বুকে হাত বাঁধা হাদিস, মানে হাত বাঁধা সংক্রান্ত, তার মধ্যে একটা হাদিস হলো বুকের উপরে হাত বাঁধা, বাকি তিনটা হলো মানে জয়ীফ হাদিস, ইমাম আবু দাউদ নিজেই বলেছে নাই এই জায়গাতে, বলে আসলাম এটা, এটা আগামী প্রিন্টে বসানোর চেষ্টা করবেন, নাহলে কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, এটা বললাম। তারপরে রফুল আয়াদ সংক্রান্ত যে হাদিসটা, এই হাদিসটা 109 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে আমি কি তোমাদেরকে সালাত রাসূলের সালাত শিক্ষা দিব না, আলা উসাল্লি লাকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাসউদ যখন বলছেন তখন তিনি সালাত শিক্ষা দেবেন, ইয়ারফা ইয়াদাইহি মাররাতান, মাত্র একবার হাত তুললেন আর হাত তুললেন, এই হাদিসটা আবু দাউদে আছে। বললাম যে দেখেন এই ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ খুলেন আর বৈরুতের আবু দাউদ খুলেন, সৌদি আরব আবু দাউদ খুলেন, ওখানে এরপরে লেখা আছে হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবীলিন লাইসা হুয়া বিসাহিহিন, এই হাদিসটা বড় হাদিসের একটা সংক্ষিপ্ত রূপ, এই হাদিস সহি নয় কই আবু দাউদ। তো আমার দিকে ফেলফেলা তাকা আছে, মাঝখানে আর দুজন আলেম ছিল আর সামনে আসলো, আজকের ঘটনা বলছি বাংলা বাজারে তাকা আছে, এই অ্যাওয়ার্ডটুকু নাই, আপনারা যেহেতু ছাপাচ্ছেন এই অ্যাওয়ার্ডটা ইসলামিক ফাউন্ডেশন থেকে নিয়ে অথবা এতে বৈরুতের প্রিন্ট থেকে, তারপরে বলছে যে আসলে কি আপনি নিশ্চিত আছে, বৈরুতের প্রিন্টে আছে তো আছে, ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদে আছে, আপনি কী বলেন এটা, সেটা তো আমাদের জানাই ছিল না। এই হাদিসটা একটা হাদিস আছে, এটা আমুলটা কার, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমুল, আর এই হাদিসটা সহি না, ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ নিজেই বলছেন 204 হিজরিতে জন্ম ইমাম আবু দাউদের, মৃত্যু 275 হিজরিতে। তো কতদিন আগের কথা না, এতদিন আগে তিনি বলে হাদিসটা জয়ীফ, এটাই চলছে, হয়তো উত্তরটা পেয়েছেন, এটাই হলো হাদিস। তার বিপরীতে এই আবু দাউদের মধ্যে একটা নয় দুইটা নাই, 16টা হাদিস উল্লেখ করেছেন, 16টা হাদিস উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ। সহি বুখারিতে আসছে 5টি, সহি মুসলিমে আসছে 5টি, ওটা আমি আগে অনেক নাম্বারটা বলে দিছি, 735, 36, 37, 38, 39 সহি বুখারি, তারা 887, 888, 89, 90, 91 সহি মুসলিমের। তারপরে 13টা আসছে ইবনু মাজাতে, নাসাইতে আসছে 11টা, তিরমিজিতে আসছে 1টা, শুধু 6খান কিতাবের মধ্যে 51টি হাদিস আসছে সহি হাদিস, 51টি চোখে পড়েছিল একটি, তাও জয়ী। এরপরে ঘটনা আছে, আশারায়ে মুবাশশারা, চার খলিফা আশারায়ে মুবাশশারা সহ 25 জন সাহাবি থেকে 450 হাদিস বর্ণিত হয়েছে, মানবে না এগুলো। এরপরেও এক একটা মন্তব্য কি হাদিস সম্পর্কে, যেগুলো আমার বইয়ে সবচেয়ে বিস্তারিত দেওয়া আছে, যেহেতু এখন প্রশ্ন তো এত বলা যাচ্ছে না, আপনারা বিরক্ত হয়ে যাবেন। আলোচনা হয়েছে তাই না? আচ্ছা আচ্ছা, বলছি ক্লিয়ারলি বলছি, ইবনু মাজাহ খুললেই পাবেন আবু বকরের মর্যাদা, আলীর মর্যাদা, উমরের মর্যাদা, এই হাদিসগুলো পাশাপাশি আসছে। মানে সব হাদিস গ্রন্থে সব হাদিস আসে না, মানে যখন একটা হাদিস আসে তখন মহাদিসগণ বলে দিয়েছেন ইনফারাদা, উনি একাই বর্ণনা করেছেন, আর কেউ বর্ণনা করেননি। কিছু হাদিস সব গ্রন্থে আছে, কিছু কিছু ইবনু মাজার মধ্যে একটু বেশি পাওয়া যায়। ওখানে আমি অন্যদের কথা বলেছি, আবু বকরের মর্যাদা রাসুলের পরে সকল নবীদের চেয়ে, আবু বকরের কথা বলেছি, দ্বিতীয় স্তরে মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এত মর্যাদা। আর এর পরে বলছি যে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়া আনতা মা আলা মানজিলাতি মূসা ওয়া হারুন, আলী তুমি কি তার সন্তুষ্ট নও যে তোমার যে মূসা হারুনের যে মর্যাদা সেই মর্যাদা আলী তোমার মর্যাদা। এটা আলীর কথা বলেছি, উনি হতে 4 নম্বর ব্যক্তি। তাহলে উসমান উমরের কি অবস্থা হতে পারে? শুধু তাই না, উমর ফারুককে বলছেন তুমি যদি বানী ইসরায়েলদের মধ্যে জন্মগ্রহণ করতে অবশ্যই নবী হতে। এটা হাদিস, পরস্পর হাদিসগুলো আসছে, যার কারণে এই 4 জন ব্যক্তি অন্য নবীদের চেয়ে মর্যাদাবান বেশি। এটা হলো মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান, একটা তার সাহাবীদের মান একটা। আসলে এটা নিয়ে আলোচনা হয়েছে অনেকবার, দুই বিদ্বান দুই দিকে গেছেন। শেখ বিন বাজ বলছেন যে এটা সালাত অবস্থায় হাতের উপরে হাত থাকবে এটা, আর নাসিরুদ্দিন আলবান রহম বলছেন যে এই কথা ইতিপূর্বে কোনো মহাদ্দেশ বুঝেননি, এই হাদিস থেকে এটা কেউ বুঝেননি, এটা বিদাতুন দলালা বলে দিয়েছে একবারে আলবান রহমাহুল্লাহ। এবং আমরা হাদিসের দৃষ্টিকোণ থেকে এটাই বলি, 102 পৃষ্ঠার মধ্যে সহি বুখারির মধ্যে হাদিসটা আসছে, রুকু থেকে যখন উঠতেন তে ইয়ার জিউ কুল্লু ফাকারিন মাকানা, হাদিসটা আসছে প্রত্যেক জোড়া স্বস্ব স্থানে চলে যেত। এই হাদিসের আলোকে এবং এই হাদিসটা আবু হুমায়দি হুমায়দ আস সাঈদি তিনি বর্ণনা করছেন 10 জন সাহাবির সামনে, আর এবং 10 জন সাহাবি বলছেন সত্তাক্তা ইয়া আবা হুমায়দ, আবা হুমায়দ তুমি সঠিক বলেছেন, হাকাজা ইসল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা ইসল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, ওই হাদিসের মধ্যে এটা আছে। যার কারণে ওই হাদিসের আলোকেই আলবানী বলেছেন এবং আমরাও বলে থাকি হাত ছেড়ে দেওয়াটাই হলো হাদিসের অনুকূলে। তবে আমরা এক্ষেত্রে চূড়ান্ত বাড়াবাড়ির কথা বলি না, বুঝার কথা বলি। এই হাতটা এটা কোন হাদিসে আছে এটা তো বুঝতে পারলাম না। ওই হাদিস দ্বারা দলিল কেউ নেই, হাদিস দ্বারা দলিল নিয়েছে হাতের উপরে হাত থাকবে, এটাই ওটা ওনার ব্যাখ্যা। সবচেয়ে বড় কথা ব্যাখ্যা, ব্যাখ্যাটা কি, রুকুতে গেলে হাত থাকে হাঁটুতে, সেজদায় গেলে হাত থাকে মাথা দুই পার্শ্বে, সেজদা থেকে উঠলে হাত থাকে উরুর উপরে, আর দাঁড়া থাকলে হাত থাকে কোথায়, বুকে। সুতরাং দাঁড়ানো অবস্থায় হাত এক জায়গায় রাখতে হবে, হাত ছেড়ে দেওয়া যাবে না, আবার হাত তুলে, এটা ব্যাখ্যা। কিন্তু ওই হাদিস বলে যে এটা একটা বড় আমুল, কিন্তু আমি আপনাদের বলতে চাই একটা বড় আমুল, যে পুনরায় রুকু থেকে উঠে হাত বাঁধতেন, যদি বাঁধতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবা কেরাম পুনরায় কথাটা বলতেন কেউ, কিন্তু কোনো হাদিসে স্পষ্ট নেই। আমার কথা বুঝে আসছে? মানে কিভাবে আহকামটা পালন করেছেন ওইটাও আসছে, এমনকি আল্লাহ রাসূল শেষ রাকাতে বসার সময় এই বাম পাটা ডান পায়ের তল দিয়ে বের করে দিয়ে নিতম্বর করে বসতেন, আঙ্গুলটা খাড়া রাখতেন, এটাও হাদিসে আসছে। এমনকি হাদিসে আসছে রুকুতে গেলে আল্লাহ রাসূল আঙ্গুলগুলো খোলা রাখতেন, আর যখন সেজদায় দিতেন আঙ্গুলগুলো জমা করে রাখতেন, যখন হাত তুলতেন তখন আঙ্গুলগুলো স্বাভাবিক রাখতেন, এইরকম করে রাখতেন না, মানে এতটাই। আর একটা যখন রুকুতে যেতেন তখন ফাঁকা রাখতেন, এটার থেকে এটা তো ফাঁকা, হাঁটুর থেকে একটা ফাঁকা রাখতেন, এটা মানে সেজদা যখন যেতেন, মানে সব খুঁটি নাটি সব বর্ণিত হয়েছে। কিন্তু এত বড় একটা আমল যে রুকু থেকে উঠে তিনি রফলে আদান করতেন, এটা আসতেন, রফলে আদান কথা পাশাপাশি বলতেন, সামি আল্লাহ হলে মানে আহমদ রব্বাল্লাহ, এটা বলতেন, কিন্তু এই কথাটা নেই, আবার হাত বাঁধতেন, এটা অবশ্যই থাকতো। এটা আমার ব্যক্তিগত কথা বলছি, এত বড় একটা আমল পুনরায় হাত বাঁধতেন এটা কিন্তু কোনো হাদিসে স্পষ্ট বর্ণিত নেই। আর যেটা বললাম ওটা ব্যাখ্যা, ওটাও বলে দিলাম, এটা ইবনু বাজ ব্যাখ্যা দিয়েছে। আপনি সব পালেন, শুনেন হাদিস আমি বুঝতে আর কি, একজন লোক যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তাহলে শহীদ হয়ে মারা যাবে, কেউ মরলো শহীদ হয়ে, আর একজন যুদ্ধের ময়দানে একজন মারা গেছে ও শহীদ হয়ে মরলো, একরকম শহীদ হয়ে নাকি? তাহলে আপনিও মাস্টার্স পাস, আমিও মাস্টার্স পাস, দুইজনের মর্যাদা কিন্তু জনগণের সমান না, দুইজনের ডিগ্রি একরকম আছে, এটা তো আপনার দুনিয়াবি বুঝ একটা। আপনি আমি একই ক্লাসে পড়ি, একই কোর্সের ছাত্র, নিঃসন্দেহে আপনার মর্যাদা আমার মর্যাদা একরকম না, ক্লাসে যে ফার্স্ট ওর মর্যাদা বেশি, 30 জন ছাত্র 30 জনই ফার্স্ট হতে পারে না, কিন্তু সবাই কিন্তু এক ক্লাসে পড়ে, তাই না? এটা মর্যাদাগত ব্যাপার এটা। আর শুধু জান্নাতুল ফেরদাউসে যদি আপনি যান, জান্নাতুল ফেরদাউসের ইয়া আছে, স্তর আছে 100টার বেশি, শুধু জান্নাতুল ফেরদাউসের স্তর আছে 100টার বেশি। আমিও সালাম আল্লাহ নাসরুল্লাহ জান্নাতুল ফেরদাউস, আল্লাহ নবীও চেয়েছে, তো দুজনে কি এক জান্নাতে থাকবে নাকি? অসম্ভব এটা, তো এইরকম আর কি। ও তো তাহাজ্জুদের মানন ভিন্ন, এটা আলাদা। জি জি না পড়ার কারণে আপনি দুই ভাবে পড়তে পারেন, যেটা পড়েননি আগে ওইটাই পড়বেন আগে, যদি পড়তে চান আগে 4 রাকাত পড়ে নেন, এক সালামে পড়ে নেন, পরে আবার 4 রাকাত পড়তে পারবেন একসঙ্গে, নাহলে 2 দীর্ঘের পড়তে পারবেন, তাহলে 2টা ফজিলত পালেন আপনি। যদি আপনারা স্বাভাবিক পড়েন 12 রাকাত, কিন্তু জহরের পরে যদি আর 2 রাকাত পড়ে নেন, তো 2 হাদিসের ফজিলত পাওয়া, একদিকে জান্নাতে আপনার জন্য ঘর রচিত হলো, আর একদিকে ওই 2 রাকাতের কারণে আপনার উপরে জাহান্নাম হারাম হয়ে গেল। কথা বুঝতে পারেননি? মানে জহরের পরে তো 2 রাকাত পড়েন সাধারণত আপনারা, তার সাথে যদি আর 2 রাকাত শুধু পড়ে নেন, তাহলে ফজিলত 2টাই পেলেন আপনি, 12 রাকাতের পাওয়া গেল, আর ওই 2 রাকাত মানে 14 রাকাত হলো, 14 রাকাত পড়লে ওই হাদিসে বলেছে হারামাল্লাহু ওয়াজহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন, আর এই হাদিসে বুনিয়াল্লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। একটু কষ্ট হলে পরে আবার 2 রাকাত, তবে খুব কঠিন ওই 2 রাকাত, তো 2 রাকাত খুব কঠিন, ফজিলত এমনি বর্ণনা করেন আল্লাহ নবী, আপনি পড়ে দেখেন আগে চার রাকাত, খুব কম লোককে পাওয়া যাবে এই আমল করে, আগে চার রাকাত পড়েছে পরে যে আর দুই রাকাত, আর দুই রাকাত পড়ে ওর পাশে মনে কত ভারী হবে, মনে হচ্ছে দুই টন মাথার উপর চাপানো হয়েছে। যারা পড়ে তারা জানে জিনিসটা, হ্যাঁ ওটা পড়ে দেখেন খুব সহজ। সালাতে দাঁড়াইছেন আপনি, কিন্তু দেখেন আপনি হিসাব করেন পাঁচ ওয়াক্ত সালাতে কয়বার আপনার গোড়ালির সাথে ওই গোড়ালি ঠেকছে, হিসাব করে দেখেন ফজিলত কি। এমনি বলেছেন যে ব্যক্তি খালি ফাঁক বন্ধ করে দাঁড়াবে ওর জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে, ওই এই দুইটার খালি দুজনে খালি ফাঁক বন্ধ করে দাঁড়ালে হয়। আপনি আজকে হিসাব করেন যে ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত পড়লাম যে কয় ওয়াক্ত ফাঁক বন্ধ হয়েছিল, হিসাব করে দেখেন দেখেন পাবেন না এক ওয়াক্ত হয়নি, আমার তো হয়নি। পায়ে পা মিলাতে হবে এটা হাতে ধরে, মানে মানে ছিদ্র বন্ধ করতে হবে, এর অর্থ কি? ভালো আমি বলছি না, আমি নিরুৎসাহিত করছি না, ওটাও ভালো পায়ের সাথে পা মিড়ান, ওই হাদিসটা আমল করেন একবার, আল কদম বিল কদম ওয়াল কাব বিল কাব ওয়া রুকবা বি রুকবা, আবু দাউদ খুলে 97 পৃষ্ঠা হাদিস, মানে ঘাড়ের সাথে ঘাড়, হাঁটুর সাথে হাঁটু, টাকনুর সাথে টাকনু, পায়ের সাথে পা, একসঙ্গে হাদিস আছে। কি বল, এর নাম হলো মান সাদ্দা ফুর গাত। আমরা যখন হাঁটু মুছে নাস্তুল তখন যে পায়ের সাথে পা লাগাইতে গেল তো দূরে সরে যায়। আচ্ছা এখন হানাফি, আপনি হানাফি বাদ দেন, আপনি হানাফি জামাতেই গেলেন না, ঠ্যাং ভাঙি পড়ে আছেন বাড়িতে, নেকি পাওয়া যাবে না? হাদিসে আসছে যুবক অবস্থায় যে ব্যক্তি যেভাবে ইবাদত করবে, অসুস্থ হয় যদি 60 বছর পড়ে থাকে আর যদি রুকু নাও করতে পারে, যুবক অবস্থায় যেভাবে ইবাদত করেছে ওইভাবেই নেকি লেখা হবে। আপনি ভাবলেন টা কি, হানাফি মসজিদ বলছেন কেন না, রুকু না করতে পারলে হবে, বুখারি হাদিস এটা আপনার অত মনে থাকে 1138-39 নম্বর হাদিস হবে। আর আমাদের পড়াশোনা করতে দেন না তো, আমাদের যদি জাকির নায়কের মতো পড়াশোনা করতে দেন, এ লোক সাক্ষাৎ কারোর সাথে করে না, আমি গেলাম আমার সোজে এগুলো বাদ দিয়ে না খবরদার, এগুলো জাকির সম্পর্কে যেটা বলেছি দিবেন না, সবগুলো বাদ দিয়ে দিবেন, বলে দিলাম কারণ কিছু কথা ঘরের কথা বলে দিই আপনাদের কাছে, ইন্টারনাল কথা কিছু ঘরের কথা বলতে হয়, খুব আপন লোক আপনারা তাই, আর বসে আছেন কষ্ট পাচ্ছেন না তো, না এসার পরে তো আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভিতরে আমার আঘাত করছে, তাহলে আপনারা জানতে চাচ্ছেন জাকির নায়কের ঘটনা, আল্লাহু আকবার, মানে উনি ঘোষণা দিলেন ওই মসজিদে সালাত করবেন, বিশাল মসজিদ সালাত করবেন, সকাল 8টা না বাজতেই গোটা মসজিদে ভর্তি হয়েছে হয়েছে, মানে মসজিদের অন্তত 2 কিলোমিটার আশেপাশের লোক যার কোনো বুদ্ধি নাই, শেষে ওনাকে জানানো হলো যে আসা যাবে না মসজিদে, মসজিদ আসা যাবে না, মানে যেখানে ওই মসজিদের মুতাল্লি বলছেন আবিগে কেঁদে ফেলেছেন আমার কাছে, কি একজন মানুষকে আল্লাহ তৈরি করেছে, কই মনমোহন আসে, অমুক তমুক আসে, কই এত লোক তো কোনোদিন হয় না, হিন্দু মুসলিম ব্রাহ্মণ যা আছে কিভাবে করে মৌমাছি চাকের মতো চারিদিকে এক মাঠে 8 লক্ষ মানুষ জমা, 8 লক্ষ। আমি আপনারা তো মনে করেন যে তাবলিগ জামাতে হলে ওরে মোনাজাতে হাজির হয় 30 লক্ষ, তাই মনে করেন যে আপনারা এটাই শব্দ, 1 কোটিও তো হয় না। জাকির নায়কের যদি সময় দেওয়া হয় যে 2 দিন প্রোগ্রাম হবে, জাকির নায়কের প্রমাণত 3-4 কোটি মানুষ হবে, এটা ইন্ডিয়ার আশঙ্কা, এটা এত ভক্তি। আর যদি বর্ডার খুলে দেওয়া হয় বাংলাদেশের ফেয়ারে, তাহলে তো কথাই না, আর বাংলাদেশে যদি আনা হয় তো বাংলাদেশের সরকার ওই লোকটাকে নিরাপত্তা দিতে পারবে না। শেষে বললো যে ঘোষণা পরে দেওয়া হলো জাকির নায়কের মসজিদে আসার রাস্তা নাই, এই জন্য সালাত করতে আসবেন, ঘোষণা দেওয়া হলো সেটি, এই কাহিনী। তা আমি যখন সাক্ষাৎ করতে গেলাম তখন মনে করেন যে মানে সাক্ষাৎ পাওয়াই মুশকিল, আমি যদি সময় পেয়েছিলাম আমাকে সময় দিয়ে মাত্র 3 মিনিট, মেজাজ গেছে গরম হয়ে যায় 3 মিনিট, আমি বাংলাদেশ থেকে আসছি ফ্লাইটে তাও এত টাকা খরচ করে, আর ওনার ডাকে আমি গেলাম থাকলাম 30 দিন, 1 মাস ছিলাম সেখানে, আর আমাকে 3 মিনিট সময় দেবেন, মানে আপনি শেখ নূর ইসলামকে বললাম যে আপনি বলেন ভালো করে, তো চলেন তো সমস্যা নাই, তো খুব গেট পার্টার হয়ে ওঠে গেলাম, মনে হচ্ছে এটাই, মনে হচ্ছে এটাই, হাতটা গেট অতিক্রম করেছে। যাওয়ার পরে কেবল আমাকে বসালেন, তার আগে দুজন ব্যক্তি আছে না, শেখ মঞ্জুর নাম নাই আর একটা শেখ মকবুল, দুজনের সাথে সাক্ষাৎ করা দিলেন, তারপরে রিসেপশনে বসালেন, তারপরে একটু পরে কলিং বেল টিপে আমাকে অন্তত সব দেখতে পাচ্ছেন, সব মুড়ে মুড়ে বাহির থেকে সব কিছু সিসি ক্যামেরা আছে। আশ্চর্যজনক ব্যাপার হলো বাংলাদেশের সরকারের নাই সিসি ক্যামেরা, বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় কত কি হচ্ছে কি হিসাব নাই, কিন্তু তার প্রতিষ্ঠানের সব জায়গায় তিনটা প্রতিষ্ঠান আছে পাশাপাশি একটু দূরে দূরে, সবই ও এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করছেন। উনি আমি যখন বসে আছি সব কিছু দেখতে পাচ্ছেন, আমি আগে বুঝিনি, এটা পরে বুঝতে পারলাম, গেলাম নিয়ে গেলাম, আর অনেক দিন আগে থেকে সাক্ষাৎ সাদ যে তাকে দেখবো। আব্দুর রাজ্জাক ইউসুফ হোসেন তো বলেন যে যতদিন না দেখবো ততদিন আমি মানুষ এটা বিশ্বাস করবো না, তুমি যাই বলো না কেন, পৃথিবীতে আলোচনা করতে গেলেন যে এখন আমার বিশ্বাস হয়নি। বলিনি তো, এখনো শেষ করিনি তো। আব্দুর রাজ্জাক মানে আমার দেখার একটা আগ্রহটা বুঝাচ্ছি, মানে এত জিনিস মুখস্থ মানুষের থাকতে পারে, তুমি কি বলে উস্তাদের বিশ্লেষণ, সুতরাং আমি ও লোককে না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না যে মানুষ একটা, অনেক কিছু এরকম অলোক ঘটেছে আমি বিশ্বাস করিনি, কিন্তু এই লোকের সাক্ষাৎ হলে বিশ্বাস করবো। এই কথা ওনাকে দরজা যখন খুলছি মনে করলাম যে এটা ওটাও না, দেখছি সামনে আর এক দরজা আছে, ওখানে লেখা আছে গ্লাসের খুব সুন্দর দরজা, প্রেসিডেন্ট IRF। তখন নিয়ে যাওয়া ঢোকালেন, উনি দ্রুত চেয়ার থেকে উঠে এসে দরজায় এসে আমাকে মোসাফা করে কোলাকুলি করে নিয়ে আমাকে বসতে দিলেন, আমাকে বসেন, এরপরে কথাবার্তা। কিসের 3 মিনিট? 3 মিনিট আউট। আমি বাংলাদেশ থেকে গেছে, প্রথমে গালেব স্যারের পত্রটা দিলাম, পত্রটা পুরোটা পড়লেন, আর সে কৌশলে উনি আগে জিজ্ঞেস করেছিলেন ডক্টর আসাদুল্লাহ গালেব কি হালাত গেছে হাই, তখন আমি বললাম বুঝায়, এর মধ্যে আমি পত্রটা বের করে দিয়েছি, উনি খুব ভালো করেছিলেন, এবং ওনাকে পিস টিভির আলোচক হিসাবে আমাদেরকে ডাকছিলেন মানে গালেব স্যারের মাধ্যমে, ওই জন্য প্রথমে জিজ্ঞেস করলাম। তখন উনি বলছে আবু শেখ বাহার মেহায় জেল মেহায়, মানে জেলে আছে না বাইরে আছে, তারপর না আলহামদুলিল্লাহ 2 সাল থেকে আগে বাহার মেহায় আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলেন। তখনই বলে দিলেন একটা কথা যে আমার পক্ষ থেকে সালাম দিবেন, আর তার জন্য দোয়া রইল, যারা হকের দাওয়াত দিয়েছে সিরিজকাল তাদের এর কষ্টটা হয়েছে, আমিও খুব সুখে নাই, মানে অনেকগুলো ছবিও তোলা হয়েছে অ্যাটোসিয়েটটা যখন গল্প করছিলেন তখন। তারপরে আলহামদুলিল্লাহ একটা ঘটনা ঘটলো, এই আলোচনা তোলার কারণে নাস্তা নিয়ে আসলো, চা নিয়ে আসলো, মানে বাংলাদেশের প্রেক্ষাপট গল্প করতে করতে ইতিমধ্যে 29 মিনিট হয়েছে, কে জানে কোথায় 3 মিনিট, যে সাথে আমাদের গেছিল আমার কথাবার্তা বলা দেখে ও তো জীবনে এভাবে কথা বলতে পারেনি, আধা ঘন্টা টাইম জাকির নায়কের সামনে জীবনে বসে থাকতে পারেনি, যিনি আমাকে নিয়ে গেলেন সাথে করে। পরে এসে দেখছি এসি রুম থেকে বেরিয়ে দিয়ে ঘেমে অস্থির, ঘেমে গেলেন কেন, তো ঘামছি তো অন্য কারণে, আমি তো ওই কারণে ঘামলাম, যে আপনি বললেনটা কি, আমি বললাম যে এটা সময়টা আল্লাহ করে দিয়েছেন, খালেস নিয়াতে পৃথিবীর খেদমত করি, খালেস নিয়াতে, আর বাংলাদেশে পৃথিবীর পক্ষে জাকির নায়কের পক্ষে কথা বলার লোক আমরাই, এই ডক্টর গালেবি, হক নাই মানে আপনি কি বলেন, এটা আল্লাহ সময় করে দিয়েছে, বুঝলেন, সর্বোচ্চ একটা জিনিস উনি দিবেন, সেটা হলো খুব সুন্দর একটা নাস্তা দিয়েছিল বুটের মতো আর কি, ওটা সর্বোচ্চ নাস্তা দিলে 5 মিনিটে এটা দেবে আপনাকে, কিন্তু চায়ের অর্ডার দিবে, আবার ফলমূলের অর্ডার দিবে, শেষে আবার হালকা নাস্তা করার দিবে, এটা তো কল্পনা করিনি কখনো। তা বললাম যে এটাই প্রমাণ করে আমরা অত্যন্ত খাদেম হিসাবে আসছিলাম পৃথিবীতে, তার একটা প্রমাণ। পরে উনি খোঁজখবর নিয়েছেন এবং যেদিন গেছি সেদিনই সাক্ষাৎ, অলৌকিক ব্যাপার। কলকাতা থেকে আমি টিকিট কাটবো, একটাই মাত্র সিট আছে, সব সিট বুক, আমি ওইটাই করি, সবচেয়ে ভালো বিমান যেটা ওইটাই, টাকা অনেক লাগলো। গেলাম ওখানে, ওখানে গিয়ে ডাইরেক্ট বললাম যে আসেন কিনা, সেদিন রাত 3টা পর্যন্ত অফিস করেছেন, পরের দিন আবার আসছেন অফিসে, আমার খবর দিয়েছে আল্লাহর কি রহমত, যদি আমি মনে করি যে কলকাতা আজকে থেকে আগামীকাল যাব, তাহলে তোমার 12টা বাজে। জাকির সাহেব ওই দিন ছিলেন, প্রথম দিনই সাক্ষাৎ আমাকে দিলেন, ওই দিন বেরিয়ে গেছেন, পরের দিন চলে গেছে দুবাই। আমি সাক্ষাৎ করলাম 30শে মে, 31 তারিখে ওদের চলে আসছে, 1 তারিখে বেরিয়ে আসছে আমি এখান থেকে, ভিসা শেষ, মেয়াদ শেষ, মেয়াদ শেষে গেছিলাম। জাকির সাহেব পরের দিন আসছে, 10 জুনে আসছে, মানে আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে, দেখাও হতো না। ওই একটা টিকিটের বরকত আল্লাহর রহমত সরাসরি, নাহলে সাক্ষাৎটা হতো না। বহু মানুষ যায় ফেরত আসে। আপনি বলছেন যে পড়াশোনা করতে দেন না, তাকে কিভাবে সমস্ত কিছু থেকে মুক্ত রেখেছে, ঠান্ডা মাথায় বসে বসে পড়ছে জাকাতে, পুরো লাইভে ছবি আছে দেখবেন আমার সাথে, দেখবেন না ফেসবুকে দেখছেন তো, একটা ছবি দেখছেন মুসাফা ওখানে লাইব্রেরি মনে হয় উঠে নিয়ে, কিন্তু আরো একটা কয়েকটা ছবি আছে আছে তাই না লাইব্রেরির সব, মানে কি যে মাথা দিয়ে গবেষণা করেন কল্পনা করা যায় না। 8টা থেকে 12টা পর্যন্ত ফোনে কথা বলেন মানুষের সঙ্গে, প্রশ্ন জবাব দেন বাইরে, সবার ফোন রিসিভ করেন না, সারাদিন কাজ করেন, মানে পরিশ্রমটা করেন, সারাদিন গবেষণা কাজ। তবে তিনি একজন পরিচালক, এটা দেখে আসলাম তিনি একজন পরিচালক। 2 নম্বর দেখে তিনি একজন কর্মঠ ব্যক্তি, ওরে বাবা রে, এত পরিশ্রমী ব্যক্তি খুব কম আছে বিশ্বে, এত পরিশ্রম করতে পারে, ঘুমে ঘুমান মাত্র 1.5 ঘন্টা 2 ঘন্টা, আপনাকে দেখলে মনে হবে সবসময় যে ঘুম পাড়ে আসলে মনে হয়। আমাকে অনেক ভাইয়েরা গল্প করলেন তার সাথে, দেখেন আর মানে তার চিন্তা চেতনা আলাদা, মিলবে না, আমরা পারবো না, যে আগাতে চালে পাচ্ছে না তো, আমরা হলে আল্লাহ আমাদের মিসকিন করেছে, জাকির নায়ককে ইমাম বুখারের মতন করেছে, ও শালার টাকার অভাব নাই, আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছেন, তার প্রতিষ্ঠিত তার ধনী মানুষ মুম্বাইয়ের এক, আমরা তো একজন লোকের অফিসে অফিসের ইয়ার বেতন দিতে পারি না একজন লোকের। জাকির সাহেব একজন ব্যক্তিকে 1.5 লক্ষ রুপি বেতন দিচ্ছে, 1.5 লক্ষ রুপি বেতন দিচ্ছে একজন ব্যক্তি, আর আমাদের একদিনের 1 মাসের একজন আর দিতে পারে না, তাই 5,000 টাকা ইয়ে দিতে পারি না। 455 জন কর্মচারী আছে, 455 জন প্রতিজন, একটা প্রতিষ্ঠানে আমাদের 455 জন ছাত্রই না, মনে করার কথা তো কোথা থেকে আসে এরকম পরিশ্রম, এরকম মানে চিন্তা দূরদর্শিতা ব্যক্তি আল্লাহ সবসময় আসে না, আল্লাহ তৌফিক দান করেছে। আমরা বলি মানুষের কোনো শরীর মুখস্থ করেন তো সব কিতাবই মুখস্থ, সব মুখস্থ ওর গল্প আলাদা আছে, আর একদিন যদি আসি ওটা আমাকে মনে করে দিন ওটা বলবো, আরেকদিন সব গ্রন্থ মুখস্থের বিষয়টা অন্যদিন বলবো ইনশাল্লাহ। আজকে রাত হয়েছে অনেক, শেষ করে দিন নাকি, দোয়া পড়লেন আল্লাহ যেন আমাদের আজকের বৈঠকটাকে কবুল করে নেন, আল্লাহুম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হকের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে কষ্ট পাবেন না, আমি যদি কোনো ফাঁকে ফুঁকে আসতে পারি সময় দেবেন তো পরবর্তীতে, আবার আপনারা সময় দেওয়ার চেষ্টা করুন, আমি দুটো কথা বলতে আমার ভালো লাগবে আর কি, এসে দাওয়াত অন্য কিছু না মনে করবেন না, ঠিক আছে? এ বুঝিতে এ সরকার ভাইয়ের সাথে কথা বললাম, তাহলে চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু ইয়া করে দেখছি।